أنا من المشركين. صدق الله مولانا العظيم. میرے محترم دوستوں اور بزرگوں, اللہ رب العزت نے اس کائنات کا اصل سرمایہ اور اصل پونجی ایمان کی دولت کو قرار دیا ہے. یہ سرمایہ اور یہ پونجی, اس کا ایک ایک لفظ اتنا طاقتور ہے کہ جس کے اوپر ساتوں زمین و آسمان ٹکے ہوئے ہیں. یہ کائنات کی ساری رنگینیاں اور یہاں کی سرسبزی و شادابی, یہ زمین و آسمان, چاند سورج ستارے, دریا, جنگل, پہاڑ, چرندے پرندے, درندے, چوپائے دوپائے, حشرات و لرب, انسان جنات, یہاں تک کہ ملائکہ علیہم الصلاۃ والسلام, جبرائیل ہوں, میکائیل ہوں, اسرائیل ہوں, اسرافیل ہوں, تمام ملائکہ علیہم الصلاۃ والسلام, لوح و قلم, حتیٰ کہ اللہ کے عرش اعظم, یہ سارا کے سارا اس وقت تک رکا ہوا ہے اور باقی ہے جب تک کہ ایمان کے کلمے کا ایک لفظ, یعنی لفظ اللہ, زبانوں کے اوپر باقی ہے. اپنی حقیقت کے ساتھ نہیں, صرف لفظی اعتبار سے جب تک ان تمام تر برائیوں کے باوجود سر سے لے کے پیر تک آدمی گناہوں میں ڈوبا ہوا ہے, لیکن اس کی زبان کے اوپر لفظ اللہ ہے تو یہ اتنا طاقتور ہے کہ یہ تمام کائنات پوری کی پوری اس کے اوپر ٹکی ہوئی ہے. اور جس دن زبان سے یہ لفظ بھی اٹھ جائے گا, اس دن نہ آسمان و زمین ہوگا, نہ چاند سورج ستارے ہوں گے, نہ دریا جنگل پہاڑ ہوں گے. غرض ہے کہ اس کا اتنا ایک ایک لفظ اتنا قیمتی ہے کہ جس کے اوپر ساتوں زمین و آسمان ٹکے ہوں گے. نحمدہ و نصلی علی رسولہ الکریم, اما بعد. محترم دوست اور بزرگو, انہیں قرآن پاک کی آیات تلاوت کرنے روتے ہلو اللہ تعالیٰ بولتے ہیں, جے نبی اپنی بولے دین جے اٹھے ہمارا راستہ, আমি মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিই, আর এটা আমারও কাজ, আর যারা আমার উপরে ঈমান আছে আমার অনুসরণকারী তাদেরও কাজ. আর নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই. এরপরে উনি বলতেছেন যে আল্লাহ তাআলা এই আসমান আর জমিনকে টিকায় রাখবার জন্য আসল পুঁজি হিসাবে যে জিনিসকে নির্ধারণ করতেন সেটা হইল ঈমানের মতো সম্পদ. যে সম্পদের উপরে আসমান আর জমিন অবশিষ্ট আছে এবং বাকি আছে সেটা হইল ইমানের সম্পদ. এই ইমানের ক্যালেমার এক একটা শব্দ এরকম ভারী এবং এরকম ওজনী যে যতক্ষণ পর্যন্ত ইমানের এই ক্যালেমার এক শব্দ যে আল্লাহ এই শব্দটা বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত মোহতারাম দোস্ত আর বুজুর্গ এই আসমান এবং জমিনের উপরে নিচে ভিতরে যা কিছু আছে এই সব কিছু অবশিষ্ট থাকবে. উনি বলতেছেন এই কথা যে জমিন এবং আসমানের যত জিনিস আল্লাহ তাআলা পয়দা করতেন এবং জমিন আর আসমানের মধ্যে যত জিনিস রয়ে গেছে, চাই এটা চতুষ্পদ জন্তু হোক অথবা দুই পায়ে চলাফেরা করা জন্তু হোক অথবা জমিনের মধ্যে বিচরণশীল কোনো প্রাণী হোক অথবা কীট পতঙ্গ হোক অথবা কোন পশু পাখি হোক, আর বলেন যে এই সব কিছু ব্যতি রেখে দুনিয়াতে জড় পদার্থের সেকেলে যত মখলুকাত আছে এগুলো হোক, আর আসমানে যত ফেরেস্তা আছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, বলেন যে এই সমস্ত ফেরেস্তা কুল, আর বলেন যে শুধু এই ফেরেশতারাই নয়, আসমানের মধ্যে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আর লৌহ কলম, এমনকি আল্লাহ তাআলার আরশ এবং কুরসি পর্যন্ত এই সব কিছু দুনিয়াতে অবশিষ্ট থাকা নির্ভর করতেছে ইমানের উপরে এবং এই ইমানের ক্যালেমার উপরে. উনি বলতেছেন যে ইমানের এই ক্যালেমা একটা শব্দ আল্লাহ, এই আল্লাহ শব্দ এরকম ওজনী, এরকম ভারী এবং এরকম শক্তিশালী যে মহতারাম দোস্তার বুজুর্গ, এক ব্যক্তির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাই গুনা আল্লাহ তাআলার নাফরমানি ছাড়া তার জিন্দেগীর কোন অংশের মধ্যে আর কোন জিনিস অবশিষ্ট নাই। সব অংশের মধ্যে, সব ক্ষেত্রের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে, গুনার মধ্যে সে যে রকম ভাবে জড়িত এবং নিমজ্জিত, এরকম গুনার মধ্যে নিমজ্জিত এক ব্যক্তি তার জবানের মধ্যে শুধুমাত্র লব্জে আল্লাহ, আল্লাহ শব্দটা বাকি থাকার কারণেই আল্লাহ তাআলা এই সাত তবক আসমান আর জমিনকে অবশিষ্ট রেখে দিবেন। এই সাত তবক আসমান আর জমিনের এই অবশিষ্ট থাকাটা নির্ভর করতেছে এই আল্লাহ শব্দের উপরে। আর বলেন যে যেই দিন এই আল্লাহ শব্দটা থাকবে না, তো সব কিছু থাকা সত্ত্বেও, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই সাত তবক আসমান আর জমিনকে বাকি রাখবেন না। اور دوستو اور بزرگو, انسان کی اس دنیا کے اندر زندگی کے تمام شعبوں میں کامیابی کے لیے اور سرفرازی اور سربلندی کے لیے اور اس دنیا کے بعد والی آنے والی زندگی میں جنت میں داخلے کے لیے انسان کی سب سے بڑی ضرورت ایمان کی دولت ہے. اگر ایمان محنت کر کے اللہ نے جو یہ مومن کو زندگی عطا فرمائی ہے 60-70 سال کی, 80 سال کی, جو بھی زندگی اللہ نے عطا کی ہے, یہ زندگی اسی پونجی کو بنانے کے لیے ہے, اسی سرمایہ کو قوی اور طاقتور اور مضبوط کرنے کے لیے ہے. اس لیے کہ اسی کے اوپر دنیا کی زندگی کے جتنے شعبے ہیں ان سارے شعبوں میں کامیابی کا انحصار ایمان کی دولت کے اوپر ہے. اس لیے کہ کامیابی ان چیزوں اور ان شکلوں کے اندر نہیں ہے, بلکہ وہ تو اللہ کے ہاتھ میں ہے. کامیابی اور سربلندی, عزت اور ذلت, موت و حیات, یہ ساری کی ساری چیزیں اللہ کے ہاتھ میں ہیں, اور اللہ رب العزت نے ایمان کی دولت کے اوپر کامیابی اور سربلندی دینے کا وعدہ فرمایا ہے. اللہ رب وللہ العزت ولرسولہ وللمومنین, عزت اور کامیابی اور سربلندی کے خزانے اللہ کے پاس ہیں. عزت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے لیے ہے, اور عزت اور کامیابی ان ایمان والوں کے لیے ہے جو ایمان والے اللہ اور اس کے رسول صلی اللہ علیہ وسلم کا کامل اتباع کرنے والے ہیں. تو جس ذات کے پاس عزت کے خزانے ہیں, اس نے عزت اور کامیابی دینے کا وعدہ اسی ایمان کی بنیاد پر کیا ہے. وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا. تمہیں کیا غم کرنے کی فکر ہے, تم کیوں پریشان ہو رہے ہو؟ کوئی غم نہ کرو, کسی قسم کی تمہیں کوئی پریشانی کی فکر مت کرو, اس لیے کہ ہمارا یہ وعدہ ہے کہ اگر تم صحیح معنوں میں صاحب ایمان بن گئے اور تم نے محنت کر کے اس پونجی کو مضبوط کر لیا, تو ہم وعدہ کرتے ہیں کہ اس کائنات میں تم زیادہ عزت اور سربلندی والا کوئی دوسرا نہیں ہوگا. ہم دیں گے تمہیں کامیابی, تمہارے پاس ذلتوں کا ماحول ہوگا لیکن اس کے اندر ہم تمہیں کامیاب کریں گے. تم جھوپڑوں کے اندر رہو گے, ہم تمہیں وہاں چمکائیں گے اگر تمہارے پاس یہ پونجی ہوئی. تو مومن کو یہ زندگی اللہ رب العزت نے اسی ایمان کے سرمایے کو بنانے کے لیے عطا فرمائی. تو محترم دوست اور بزرگو, بولتے جو کتھا دنیا کے ایک مانوشر جیون جت کھیت ہوتے پڑے اور ایک مانوشر جیون جت دیک ہوتے پڑے, یہ سمست دیکر مدد کامیابی, سفلتا, تر মাথা উঁচু হওয়া এবং ইজ্জতওয়ালা হওয়া, সম্মানিত হওয়া, এবং আখেরাতে একটা মানুষের জিন্দগির সামনে যতগুলো ঘাঁটি আসতেছে, যতগুলো অবস্থা আসতেছে, এই সব অবস্থার মধ্যে কামিয়াব হওয়া এবং সব অবস্থার মধ্যে সফলকাম হওয়া নির্ভর করতেছে এই ঈমানের উপরে. আর আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াবী জিন্দগির মধ্যে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, যে সম্পদ দিতেন এবং তাকে যে যোগ্যতা দিতেন, তাকে যে জিন্দগি আল্লাহ তাআলা দিতেন, এইটা ইমানের এই সম্পদকে অর্জন করবার জন্যই। যা কিছু আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিতেন এই সব কিছু এই ইমানের সম্পদকে অর্জন করবার জন্য। কারণ হইল মোহতরাম দোস্ত আর বুজুর্গ, যে একটা মানুষ কামিয়াব হইবার জন্য, তার সম্মান বৃদ্ধি পাইবার জন্য এবং তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে ব্যর্থতা থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা এই ইমানের কালিমা দিচ্ছে, এবং এই ইমানকে দিলের মধ্যে মজবুত করবার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিচ্ছেন। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, যে ইজ্জতের খাজানা তো হইতেছে আল্লাহ তাআলার কাছে। আর বলেন যে ইজ্জত হইল যে এরকম ভাবে আল্লাহ তাআলার রসুলের জন্য, এবং আল্লাহ তার রসুলের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, ইমান আনবে, তাদের জন্য আল্লাহ তাআলা ইজ্জতের ফয়সালা করে দিয়ে রাখছেন। আর ইজ্জতের ফয়সালা হইল ওই ইমানদারদের জন্য যারা এই দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে কায়েম করতেছে, ইমানের লাইনের মজবুতিকে অর্জন করতেছে, তাদের জন্য হইল ইজ্জত। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যারা তোমরা চিন্তিত হয়ো না, আর এরকম ভাবে তোমরা কোন গমগীর হয়ো না, তোমাদের জন্য তো আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম মর্যাদার ব্যবস্থা করে দিয়ে রাখছেন যদি তোমরা ইমানদার হও, তোমাদেরকে আল্লাহ তাআলা উঁচু করবেন যদি তোমরা ইমানদার হও। মোহতরম দোস্ত আর বুজুর্গ, একটা মানুষের দুনিয়ার জিন্দগির মধ্যে সবচেয়ে বড় কামিয়াবির মাধ্যমই হইল এই ইমানের মতো সম্পদ। আর একটা মানুষের জিন্দগির প্রত্যেক ক্ষেত্রের মধ্যে কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম হইল এই ইমানের সম্পদ। এই জন্য মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ার জিন্দগি দিতেন, এই দুনিয়ার জিন্দগির মধ্যে সব লাইনের ক্ষেত্রের মধ্যে, সব লাইনের মধ্যে কষ্ট আর কোরবানি করে এক একজন ব্যক্তি দুনিয়াতে ইমানের লাইনের মজবুতিকে অর্জন করে নেয়, এই জন্যই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই জিন্দগি দিচ্ছেন, এই জন্যই আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নে ये जो दुनिया की मुख्तसर सी जिंदगी 60-70 साल 80 साल 100 साल ज्यादा से ज्यादा ये जो जिंदगी अता फरमाई है, इस जिंदगी की इज्जत, कामयाबी, सरबलंदी, सुकून, चैन, राहत, हत्ता की हयात तय्यबा, ऐसी पाकीदा जिंदगी कि जिसके अंदर ऐ मेरे बंदे तुझे किसी के सामने जलील और रुसवा होना नहीं पड़ेगा, तुझे किसी के सामने भीख मांगने के लिए हैराना नहीं पड़ेगा, हम तुझे ऐसी पाकीदा जिंदगी देंगे जो सुकून और चैन से भरी हुई, किसी की मोहताज नहीं, कहीं कोई दुश्मनी उसका ताल्लुक नहीं, ऐसी पाकीदा जिंदगी हम तुझे देंगे। इस मेहनत के ऊपर, इस कलमे वाले यकीन की बुनियाद के ऊपर दुनिया के अंदर तो तुम्हें हम ऐसी पाकीदा जिंदगी देंगे, और आखिरत के अंदर इसी ईमान की बुनियाद पर अल्लाह रब्बुल इज्जत हमेशा की नेमतें जन्नत की शक्ल में अता फरमाएंगे। जन्नत के अंदर दाखिला ईमान के बगैर मुमकिन नहीं है। पहाड़ों के बराबर नेकी आदमी लेके जाए, लेकिन ईमान अगर नहीं है तो जहन्नम में जाएगा। इसी सूरत से दुनिया के अंदर जिंदगी के किसी शोबे में भी कामयाबी ईमान के बगैर नहीं। कामयाब देने वाले अल्लाह, और उन्होंने अल्लाह रब्बुल इज्जत ने ईमान को बुनियाद करार दिया है। तो आज हमारे यकीन के बिगाड़ के नतीजे में हमने ये समझा है कि कामयाबी इन चीजों में है, इज्जत और सरबलंदी इन चीजों में है। हमारी इस गलत यकीन की वजह से आज पूरी दुनिया के अंदर फसाद और बिगाड़ है। इसलिए कि दोस्तों और बुजुर्गों, ये इंसान की इंतहाई नादानी है कि हमारी कामयाबी और हमारी इज्जत इन चीजों की वजह से है, जबकि हकीकत यह है कि इन चीजों की कीमत इंसान की वजह से है। इन मकानात की, इन गल्लों की, इन अजनास की, सोने और चांदी की, हीरे और जवाहरात की, جو کچھ بھی اس قسم کی چیزیں پھیلی ہوئی ہیں انسان کے علاوہ, انسان کا غیر جو کچھ بھی ہے اس کے اندر اگر کوئی قیمت آئی ہے تو صرف انسان کی وجہ سے آئی ہے. انسان ان کو استعمال کرتا ہے اس لیے ان کی قیمت ہے. آج اگر سونے چاندی کی جگہ کے اوپر کوئی اس سے زیادہ قیمتی چیز, کوئی اس کا بدل آج کے سائنسی دور میں ایجاد ہو جائے اور انسان سونے چاندی کو چھوڑ کر کے اس دھات کو اور اس جوہر کو استعمال کرنا شروع کر دے, اسے چھوڑ دے, تو سونے چاندی کی قیمت مٹی کے برابر ہو جائے گی. اس لیے کہ اب اس کو کوئی استعمال کرنے والا نہیں. یہ غلے اور یہ فروٹ اور یہ پھل, ان کی قیمت اس وجہ سے ہے کہ انسان کو استعمال کرتا ہے, اور اگر ان کا بدل کوئی تجویز ہو جائے, ان کو انسان استعمال کرنا چھوڑ دے, تو اس کی کوئی حیثیت باقی نہیں رہ جائے گی. مکانات قیمتی اس لیے ہے کہ انسان ان کے اندر رہ رہا ہے. آج کے اس سائنسی دور میں کوئی بدل تجویز ہو جائے کہ ان مکانوں سے زیادہ فائیو اسٹار ہوٹلوں سے زیادہ راحت کی چیزیں ایجاد ہو گئی ہیں اور انسان ان فائیو اسٹار ہوٹلوں میں رہنا چھوڑ دے, یہ سب کھنڈ نظر آئیں گے. تو جتنی بھی چیزیں ہیں ان چیزوں کے اندر قیمت انسان کی وجہ سے آئی ہے, ان چیزوں کی وجہ سے انسان کی قیمت میں کوئی اضافہ نہیں ہوا ہے. اللہ رب العزت نے انسان کی کامیابی اور اس کی حیات طیبہ کا تعلق ان چیزوں کے ساتھ نہیں رکھا ہے, بلکہ وہ تو ایمان کی بنیاد پر رکھا ہے اللہ نے. وہ سرمایہ جس کے بنانے کے لیے انسان کو پیدا کیا گیا ہے, وہ سرمایہ کو بنیاد بنایا ہے اللہ نے, دنیا کی زندگی کی کامیابی کے لیے بھی اور آخرت کی زندگی کے لیے بھی. دونوں جگہوں کے اوپر اللہ کا وعدہ اگر ہے تو وہ ایمان کی دولت پر. محترم دوست اور بزرگ, যে আল্লাহ তাআলা মানুষের জিন্দেগিতে কামিয়াবির ফয়সলা ওই সময় করেন, তার ইজ্জত এবং সম্মানের ব্যবস্থা ওই সময় করেন, এমনকি তার পবিত্র জিন্দেগির ব্যবস্থা ওই সময় করেন যখন তার দিলের মধ্যে ওই মজবুত ইমান পয়দা হয়ে যায়. যখন তার দিলের মধ্যে ওই মজবুত ইমান আছে তখন আল্লাহ তাআলা তার জিন্দেগিকে পবিত্র করে দেন, হায়াতের জীবন তাকে দান করেন. এবং যে দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা অংশের মধ্যে একটা মানুষের কামিয়াবির জন্য যে এরকম ভাবে একজন মানুষের সফলতার জন্য পবিত্র জিন্দগি অর্জনের জন্য এই ইমানই হইল প্রথম শর্ত আর ইমানই হইল প্রধান শর্ত. তবে তারাম দোস্তগুলো ধরেন যে শুধু এই দুনিয়াতে থাকা অবস্থায় নয়, দুনিয়াতে তো একটা মানুষ 60-70 বছর অথবা 80 বছর অথবা উর্ধে 100 বছর যে জিন্দগি যা যাপন করে এর মধ্যে যেরকম তার সমস্ত লাইনের সফলতা কামিয়াবি ইজ্জত এবং সম্মান আর পবিত্র জিন্দগি ইমানের উপরে নির্ভর করতেছে, ঠিক এরকম মোহতারাম দোস্তা বুজুর্গ মৃত্যুর পরে মৌতের পরে একটা মানুষের অনন্তকালের কামিয়াবি অনন্তকালের সফলতা আর এবং অনন্তকালের ইজ্জত আর সম্মানের অধিকারী হওয়া এটাও নির্ভর করতেছে ইমানের উপরে. মোহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে কোনো ব্যক্তি যদি নেকির পাহাড়ও নিয়ে আসে, পাহাড় বরাবর যে এরকম ভাবে ভালো কাজ করেছে মৌতের পরে হাজির হয়, কিন্তু তার কাছে যদি ইমান না থাকে তো এর কোনো বদলা মিলবে না আর জান্নাতের মধ্যে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না. জান্নাতের মধ্যে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না যে ব্যক্তির কাছে ইমানের মতো এই দৌলতটা নাই. ইমানের এই দৌলত না থাকার কারণে যত বড় আমলের ইচ্ছে অধিকারী হোক না কেন সে কখনো জান্নাতে যেতে পারবে না. তো মোহতারাম দোস্তা বুজুর্গ এই ইমানের এই সম্পদকে বানাইবার জন্য এবং দিনের মধ্যে মজবুত করবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আমাদের এই দুনিয়ার 60-70 বছরের জিন্দগি দান করছেন. আর বলেন যে ইমানের এই সম্পদ থেকে যে বান্দা বঞ্চিত হয়, ইমানের এই সম্পদ থেকে যে বান্দা বঞ্চিত হয় এর মূল কারণই হইল, এর মূল কারণটাই হইতেছে যে বান্দা যখন কি যার আসবাবের মূল্য এবং কি যার আসবাবের যে গুরুত্ব তার দিলের মধ্যে আনে আর তার দিলের মধ্যে আসে বা পয়দা হয়, ওই সময়ই ইমানের লাইনের কমজোরি তার আসতে থাকে আর ইমানের মধ্যে তার কমি পয়দা হইতে থাকে. যত বেশি এই কি যার আসবাবের মূল্যায়ন তার দিলের মধ্যে হবে তত বেশি ইমানের লাইনের অবনতি তার মধ্যে পয়দা হয়েছে থাকবে, ইমানের লাইনের কমজোরি তার ভিতরে আসতে থাকবে। মোহতারাম দোস্তা বুজুর্গ উনি বলতেছেন যে মানুষ তো দুনিয়াতে মনে করে যে এই চিজার আসবাবের কারণেই সে দামি হয়, চিজার আসবাবের কারণেই তার মূল্যায়ন হয় এবং এইটার উপরেই তার সম্মান বাড়ে, সে সম্মানিত হয়। অথচ মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তারা মানুষকে এত উঁচা সৃষ্ট জীব বানাইছেন, এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তালা পয়দা করছেন, আর মানুষকে আল্লাহ তালা এত সম্মানিত করছেন যে একটা মানুষের কারণেই এই সমস্ত জিনিসগুলোর মূল্যায়ন হয়। মানুষের কারণেই মানুষ ছাড়া আর যত মখলুকাত আছে এই সব মখলুকাত গুলোর মূল্যায়ন হইতেছে, এগুলোর দাম প্রকাশ পাইতেছে। মানুষের ব্যবহারের বাইরে যদি এগুলো চলে যায় তো এগুলোর আর কোনো দাম নেই। বলতেছেন এই কথা যে মানুষ মনে করে যে সোনা চাঁদির দ্বারা একটা মানুষ দামি হয়, মিশালস্বরূপ বলতেছেন যে সোনা এবং চাঁদির দ্বারা মানুষ দামি হয়, যে এরকম ভাবে বিল্ডিং এর দ্বারা দামি হয়, কি যার আসবাবের দ্বারা দামি হয়, জমিনের এক টুকরার দ্বারা দামি হয়, একটা বিল্ডিং এর দ্বারা দামি হয়। তো উনি বলতেছেন যে মানুষ এগুলোর দ্বারা কিভাবে দামি হইবে, বরঞ্চ এগুলোর ব্যবহার মানুষ করবার কারণে এগুলো মূল্যায়ন হইতেছে, এগুলোর দাম প্রকাশ পাইতেছে। মিশাল স্বরূপ উনি বলতেছেন যে যেমন একটা মানুষ সোনা এবং চাঁদি ব্যবহার করে, তো এটা কত দামি ধাতব পদার্থ আর কত দামি জিনিস। যদি কোনো কারণে দুনিয়াতে এরকম কোন ধাতব পদার্থ আবিষ্কৃত হয়ে যায় যেটা সোনা এবং রূপার বদল, সোনা এবং রূপার জায়গাতে যেটাকে ব্যবহার করা হবে, তো বলে যে যখন নাকি এই জিনিসটা পয়দা হয়ে যাবে এবং মানুষ সোনা এবং চাঁদির পরিবর্তে ওই জিনিসটাকে ব্যবহার করা শুরু করবে, মোহতারাম দোস্তার বুজুর্গ বলতেছেন এই কথা যে সোনা এবং চাঁদি আর মাটির টুকরা তখন সমান হয়ে যাবে। কারণ হইল যে এটা মানুষের ব্যবহার থেকে পরিত্যক্ত হয়ে গেছে, এটার আর কোনো মূল্যায়ন হইতেছে না, যেহেতু মানুষ আর এটাকে ব্যবহার করে না। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে খানা পিনা শাক সবজি এটাকে মানুষ এটার আধিক্যের কারণে মানুষ নিজেকে দামি মনে করে, অথচ এই সমস্ত জিনিসগুলো মানুষের ব্যবহারে থাকার কারণে এগুলো দামি হয়। তো বলেন যে যদি কোনো কারণে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে এমন কোন জিনিসের সৃষ্টি হয় যে এরকম শাক সবজি খাবার দাবারের ফল মূল এগুলোর ব্যবহার করতে হইতেছে না, মানুষের ক্ষুদা মিটাইবার প্রয়োজন অন্য জিনিস দিয়ে হয়ে যেতেছে, তো বলেন যে এগুলো তো পাহাড় বরাবর এই পরিমাণে পড়ে থাকলেও কেউ এটার দিকে তাকায় দেখবে না, যেহেতু এটা মানুষের ব্যবহার থেকে পরিত্যক্ত হয়ে গেছে। বলে যে মানুষ বিল্ডিং এর মাধ্যমে নিজেকে দামি মনে করে, অথচ একটা বিল্ডিং এর মূল্যায়ন হয় মানুষের ব্যবহারের কারণে। মনে করেন যে বিরাট বড় একটা বিল্ডিং, কিন্তু মানুষের এমন একটা ব্যবস্থা হয়েছে যে আর বিল্ডিং এর প্রয়োজন হয় না, দুনিয়ার কোন মানুষ কোথাও কোথাও বিল্ডিং আর ব্যবহার করতেছে না, তো বলেন যে এটার আর কোনো মূল্য থাকবে না। তো মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষকে এত দামি করে পয়দা করছেন যে মানুষ সৃষ্ট জীবের মাধ্যমে দামি হয় না, বলকে মানুষের ব্যবহারে সমস্ত সৃষ্ট জীব আসার কারণেই এগুলোর মূল্যায়ন হয়, এগুলো দামি হয়। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে মানুষ সহ আর সমস্ত সৃষ্ট জীব এই সব কিছু মূল্যায়ন ওই সময় হবে, এগুলো সব তার আপনার জায়গার মধ্যে ওই সময় টিকে থাকবে যখন এই মানুষের ভিতরে ইমানের মতো দৌলত আসবে, আর যেই দিন মানুষের মধ্যে ইমানের মতো দৌলত নষ্ট হয়ে যাবে থাকবে না, তখন মানুষ সহ এই সমস্ত জীবগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তো মানুষের দাম হইল এই ইমানের উপরে, আর অন্যান্য সমস্ত সৃষ্ট জীবের দাম হইল মানুষের ব্যবহারের কারণে। দোস্ত আর বুজুর্গ, ইমান মে জব বিগাড় আতা হ্যায় তো ইস কায়নাত মে বিগাড় আতা হ্যায়। জব আদমি কা অন্দর কে ইয়াকিন উসকা তাআল্লুক ইস মখলুক সে জো হোতা হ্যায়, চিজো কা ইয়াকিন দিল কে অন্দর আতা হ্যায়, তো ফির ইয়ে আদমি আপনে ইস গলত ইয়াকিন কি বুনিয়াদ পর মাল ও আসবাব কে, ইন চিজো কে, রুপে পয়সে কে, বিল্ডিংও কে, মকানাত কে, জিতনি ভি চিজে হ্যায় ইন সবকে সমেটনে মে ইসলিয়ে লাগতা হ্যায় কি ইন সারি চিজো কে অন্দর উসে কামিয়াবি নজর আ রহি হ্যায় আপনে ইস গলত ইয়াকিন কি নতিজে মে। پھر اس دنیا اور اسباب دنیا اور دھن دولت کو سمیٹنے کے لیے یہ انسان آگے جب بڑھتا ہے تو حرام و حلال کی تمیز ختم ہو جاتی ہے. پھر تو مال ملنا چاہیے, حرام سے ملے تو کیا اور حلال سے ملے تو کیا, زہزنی سے, چوری سے, ڈاکے سے, قتل سے, جیسے بھی وہ یہ چیزیں فراہم کرنے کی کوشش کرتا ہے, اس لیے کہ اسے یقین ان چیزوں کے اندر نظر آتا ہے. یہاں تک کہ اس مال کی حوث کو پورا کرنے کے لیے یہ آدمی اپنے جیسے انسانوں کا خون کرتا ہے اور پھر جانوروں سے بڑا درندہ بنتا ہے یہ آدمی. کوئی جانور کتنا ہی بھوکا ہو لیکن اپنی اولاد پہ ہاتھ نہیں ڈالے گا, شیر چاہے جتنا بھوکا ہو اپنے بچے کا پیٹ نہیں پھاڑے گا, لیکن یہ انسان اپنی حوث کا پیٹ بھرنے کے لیے اتنا بڑا درندہ بنتا ہے کہ مال کی حوث کو پورا کرنے کے لیے اور تو اور بیٹا ماں کو گولی مارتا ہے, بھائی بھائی کو گولی مارتا ہے, باپ بیٹے کو گولی مارتا ہے. تو یہ انسانوں سے بڑا درندہ انسان, یعنی بھیڑیوں سے بڑا بھیڑیا, درندوں بڑا درندہ. اولئک کالانام بل ہم اضل, تو جانور ہو گئے جانور. انسانوں کی شکل میں آدمی بھیڑیا بنتا ہے, انسانوں کی شکل میں آدمی سانپ اور بچھو بنتا ہے, انسانوں کی شکل میں شیر اور چیتا بنتا ہے اپنے اس غلط یقین کی وجہ سے. بلکہ یہ درندے, ان درندوں کا حال تو یہ ہے کہ ان کے حملہ کرنے سے ایک آدمی کی موت ہوتی ہے, بچھو اور سانپ کے ڈسنے سے ایک آدمی کو تکلیف اور اس کی موت ہوتی ہے, لیکن یہ اتنا بڑا درندہ بنتا ہے کہ جب یہ ڈستا ہے تو ایک آدمی نہیں علاقوں کے علاقے تباہ ہوتے چلے جاتے ہیں. پتہ نہیں کتنوں کا خون ہوتا ہے اور کتنوں کی عزتیں لٹتی ہیں اور کتنے مکانات منہدم ہوتے ہیں اور تباہ ہوتے ہیں, علاقوں کے علاقے, شہروں کے شہر تباہ ہوتے چلے جاتے ہیں اپنے اس غلط یقین کی بنیاد پر جو اس کے اندر پنپ رہا ہے. یعنی یقین اللہ کی ذات سے ہٹ کر کے جب چیزوں پہ آتا ہے تو اس کائنات کے اندر سوائے فساد اور بگاڑ کے کچھ نہیں ہوتا. زہر الفساد فی البر والبحر بما کسبت ایدی الناس لیذیقہم بعض الذی عملوا لعلہم یرجعون. پھر خشکی اور تری میں آفتیں پھیلتی ہیں, پھر سمندروں میں, بحروں پر میں, جنگلات میں, صحرا میں, دریاؤں میں, ہر جگہ مصیبتیں ہی مصیبتیں ہوتی ہیں. ایسے ہی بگڑے ہوئے انسانوں کی وجود کی وجہ سے, نحوست کی وجہ سے آسمانوں اور زمینوں میں درمیان کا جو نظام ہے اس کے اندر پھر ایسا بدلاؤ آتا ہے اور ایسا ماحول بنتا ہے کہ ہر آدمی اپنی اپنی جگہ کے اوپر اتنا پریشان ہوتا ہے, اتنا پریشان ہوتا ہے کہ حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ ابھی کیا ہے, ایک وقت وہ آئے گا کہ جب لوگ قبرستان سے گزریں گے تو تمنا کریں گے کہ کاش کہ ہم زمین کے اوپر ہونے کے بجائے زمین کے نیچے ہوتے تاکہ ان مصیبتوں سے نجات مل جائے. ایسے ہی لوگوں کی وجہ سے پھر سمندروں میں طوفان آتے ہیں, پھر سونامی لہریں آتی ہیں, ایسے ہی لوگوں کی وجہ سے پھر زمینوں میں زلزلے ڈالے جاتے ہیں, آسمانوں سے آگ برسائی جاتی ہے, صحراؤں سے آندھیاں لا کر کے علاقوں کے علاقے تباہ ہوتے ہیں. ایسے ہی انسانوں کے غلط یقین اور اس غلط یقین کے نتیجے میں غلط اعمال کیا اعمال جب وجود میں آتے ہیں تو اللہ کی طرف سے اعمال کے اعتبار سے پھر فیصلے دنیا کے اندر ہوتے ہیں. حضور صلی اللہ علیہ وسلم معراج کی رات میں جب تشریف لیے جا رہے تھے تو دیکھا کہ کچھ چیزیں اوپر چڑھ رہی ہیں, کچھ چیزیں نیچے اتر رہی ہیں. حضرت جبریل علیہ السلام والسلام سے پوچھا کہ بھائی جبرائیل یہ بتاؤ یہ کیا ہے جو اوپر جا رہا ہے اور کیا ہے جو نیچے آ رہا ہے. تو حضرت جبریل علیہ السلام نے عرض کیا کہ اللہ کے رسول یہ جو نیچے سے اوپر جا رہا ہے یہ انسانوں کے اعمال ہیں اچھے اور برے, اور جو ادھر اوپر سے نیچے اتارا جا رہا ہے وہ انسانوں کے اعمال کے مطابق دنیا کے اندر حالات اتارے جا رہے ہیں. اگر اعمال وہ ہیں جن سے اللہ راضی ہوتے ہیں تو اللہ پاک بھی حالات وہ اتارتے ہیں جن سے انسان مطمئن اور خوش اور راضی ہوتا ہے, اور اگر اعمال وہ جا رہے ہیں کہ جن سے اللہ ناراض ہوتے ہیں تو اللہ پاک بھی حالات وہ اتارتے ہیں جو انسانوں کی مصیبت کی وجہ سے, انسانوں کی مصیبتوں کے, تکلیفوں کے, ذلتوں کے, تباہی کے, قتل و خون کے, فسادات کے, زلزلوں کے, طوفانوں کے, آندھیوں کے, اللہ حالات وہ اتارتے ہیں جن سے انسان مصیبتوں کے اندر مبتلا ہوتا ہے. جیسے اعمال تمہارے اوپر جا رہے ہیں ویسے ہی تمہارے لیے حالات نیچے اتارے جا رہے ہیں. تو محترم دوست بزرگ بولیں جی رکم بھاوے دنیا مدد سب لائنے যে বিগার নজরে আছে এটা হইল মানুষের আমল বিগড়াইবার কারণে. এবং একটা মানুষের জিন্দগির মধ্যে যত লাইনে আমলি বিগার আছে বলেন যে সব কিছু মানুষের ইয়কিনের বিগারের কারণে. মানুষের ইয়কিন যখন নষ্ট হয়ে যায় তো তখন আমলও হয়ে যায়, আমলও বিগড়ায় যায়. আর যখন মানুষের আমল বিগড়ায় যায় তো এই আসমান আর এই জমিনের এই নিজামের মধ্যে পুরা দুনিয়ার সমস্ত ক্ষেত্র এবং পরিসরের মধ্যে বিশৃঙ্খলা পয়দা হয়ে যায়, সব লাইনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়. উনি বলতেছেন যে এই সব লাইনের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দিল এর সবচেয়ে বড় কারণই হইতেছে মানুষের ওই ইয়কিনের মধ্যে বিশৃঙ্খলা, সহি ইয়কিন তার দিলের মধ্যে না থাকা. সহি ইয়কিনের অবর্তমানেই তার আমলের মধ্যে এই বিশৃঙ্খলা আসছে এবং তার আমলের মধ্যে এই কমির কারণে আমল বিনষ্ট হইবার কারণেই এই পুরা জমিনের মধ্যে যে এরকম ভাবে মাহলের মধ্যে বিগ্রহ পয়দা হয়েছে. তো মহতারাম দোস্তর বুজুর্গ, একটা মানুষের ইয়কিন যখন সে ঠিক করে, যখন তার ইয়কিনের লাইনের সুদ্রাও আছে, যখন ইয়কিন তার সহি হয়ে যায় তো তখন তার জিন্দগির আমলগুলোও সুন্দর হইতে থাকে. জিন্দগির মধ্যে আমলও তার সুন্দর হয়। আর বলেন যে যখন তার জিন্দগির আমল সুন্দর হয় আল্লাহ তাআলা তার জিন্দগির আমল সুন্দর হইবার কারণে জমিনের জন্য যে অবস্থার ফয়সলাটা করেন আসমান থেকে ওই ফয়সলাটাও এমন ফয়সলা করেন যেটার মাধ্যমে মানুষ নিশ্চিন্ত হয়ে যায়, মানুষের পেরেশানি দূর হয়ে যায়, মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পারে. আর বলেন যে এরকম ভাবে জমিনের মধ্যে থেকে বিশৃঙ্খলা দূর হয়ে যায়, ইতমিনানের পরিবেশ, নিশ্চিন্ত পরিবেশ, শান্তির পরিবেশ এবং ইজ্জতের পরিবেশ দুনিয়াতে কায়েম হয়ে যায়। কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ, যখন মানুষের ওই ইয়কিনের লাইনের সমস্যা শুরু হয়, মানুষের ইয়কিন নষ্ট হইতে থাকে এবং ইমানের লাইনের যখন সে যে এরকম ভাবে কমজোর হইতে থাকে এবং সহি ইমান থেকে যখন সে দূরে সরতে থাকে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ এক একটা মানুষের জিন্দগির মধ্যে থেকে মরুসত্ব বিদায় নিয়ে অসুস্থ তার মধ্যে প্রকাশ পাইতে থাকে, অসুস্থ তার মধ্যে প্রকাশ পাইতে থাকে. এবং বলেন যে এরকম ভাবে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার শুধু নয়, বলেন যে এর থেকে আরো বড় অসুস্থ তার জিন্দগির মধ্যে প্রকাশ পাইতে থাকে. আর বলেন যে এরকম ভাবে একটা মানুষের মধ্যে শুধু অসুস্থ নয়, অসুস্থের মধ্যে যতটুকু হিংস্রতা আছে এর থেকে আরো অনেক গুণ বেশি হিংস্রতা তার মধ্যে পয়দা হইতে থাকে. আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে পাকের মধ্যে বলছেন যে উলাইকা কালানাআম ইবাদুহুম আযাল, এরা তো ইজ্জতস্পদ জন্তুর মতো অথবা এর থেকেও বেশি আরো জঘন্য, এর থেকে আরো বেশি নিকৃষ্ট. মহতারাম দোস্তার বুজুর্গ, তো বলেন যে মানুষের মধ্যে যে পশুত্বটা প্রকাশ পায় এই পশুত্বটা কোন সাধারণ পশুত্ব নয়, যে এরকম পশুত্ব এরকম হিংস্রতা মানুষের মধ্যে প্রকাশ পায় যে দুনিয়াতে এরকম কোন জানোয়ার আপনি দেখবেন না যে তার পেটকে ভরবার জন্য যে এরকম ভাবে নিজের সন্তানের উপরে হাত চালায়। কিন্তু মহতারাম দোস্তার বুজুর্গ, যে মানুষ যখন ইমান থেকে বঞ্চিত হয় তো তার জিন্দগির মধ্যে এরকম বিগ্রাও আছে, এরকম জিন্দগি তার বিনষ্ট হইতে থাকে যে তার মধ্যে পশুত্ব আর তার মধ্যে হিংস্রতা এত বৃদ্ধি পাইতে থাকে যে সে তার মালের লাইনের এই চাহিদাকে পুরা করবার জন্য আর তার পেটকে ভরবার জন্য মা ছেলেকে খুন করে ফেলে, ছেলে মাকে খুন করে ফেলে, ভাই ভাইকে খুন করে ফেলে, বাপ ছেলেকে খুন করে ফেলে। আর বলে যে শুধু তাই নয় যে এরকম ভাবে একটা হিংস্র জন্তু জঙ্গলের বাঘ সে তো একজন মানুষকে খুন করে ধরে গেলে সে পরিতৃপ্ত হয়ে সেখান থেকে ফিরে যায়। আর বলেন যে একটা জিনিসকে খুন করার পরে ওইটা খেয়ে তার পেট ভরে যায় তো এটার দ্বারা তার পরিতৃপ্তি চলে আসে। কিন্তু মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে একটা মানুষ ওই হীনতার পর্যায়ে পৌঁছে তো তখন তো সে একজন দুইজনকে মারেই ক্ষান্ত হয় না, হাজারো লাখো আর গ্রাম থেকে গ্রামে আর শহর থেকে শহরে যে এক থেকে আরাকল পর্যন্ত সমস্ত লোককে নষ্ট আর বিনষ্ট করার পরেও তার ওই পেট ভরে না, যেহেতু তার চাহিদাই পরিমাণ মানুষের মধ্যে যে হিংস্রতা, মানুষের মধ্যে যে যে এরকম পশুত্ব এটা তো ওই সময় একটা মানুষের মধ্যে আসে যখন নাকি মোহতারাম দোস্তার বুজুর্গ তার আমল নষ্ট হইতে থাকে আর তার জিন্দগির মধ্যে বিগ্রাও পয়দা হইতে থাকে। আর একটা মানুষের জিন্দগির মধ্যে ওই সময় বিগ্রাও আসে যখন তার ইয়াকিন নষ্ট হইতে থাকে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলে যে এই মানুষের ইয়াকিনকে সহি করা আর এই ইয়াকিনের লাইনে যে এরকম ভাবে মজবুতিকে অর্জন করা আল্লাহ তালার সাথে সম্পর্ককে অর্জন করবার জন্যই আল্লাহ তালা একজন মানুষকে এই দুনিয়াতে পাঠাইছেন। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে পুরা জমিনের মধ্যে যত লাইনের ফাসাদ নজরে আসতেছে যত লাইনের ফাসাদ পুরা জমিনের মধ্যে নজরে আসতেছে মোহতারাম দোস্তার বুজুর্গ এটা পুরাটাই এই মানুষের আমলের কারণে। মানুষের হাতের কামাই হিসাবে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন ظهرن فساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون الله تعالى বলেন যে জলের ফলের মধ্যে যত ধরনের ফাসাদ দেখতেছো এই সব কিছু তো যে এরকম ভাবে মানুষের হাতের কামাই, মানুষ নিজে হাতে কামাই করতেছে আর বলে যে কি যে তাদের আমল নষ্ট হয়েছে আমল বিগড়াই গেছে তো এর কারণে এই সব ফাসাদ যে এরকম ভাবে স্থলভাগের মধ্যে জলভাগের মধ্যে জমিনের বিভিন্ন অংশের মধ্যে এইসব ফাসাদগুলো বিতরণ করতেছে এইসব ফাসাদগুলো আসতেছে। তো আল্লাহ তাআলা বলেছে এর মধ্যে থেকে কিয়দাংশের স্বাদ আমি তাদেরকে চাখাই যাতে করে তারা ফিরে আসে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে মানুষের ইয়াকিনের ফাসাদের কারণে তার আমলের লাইনের যে ফাসাদ আছে এবং তার আমলের লাইনের ফাসাদের কারণে জমিনের মধ্যে যে ফাসাদ আছে এটা এরকম ফাসাদ যা আসমান আর জমিনের এই নিজামের মধ্যে পর্যন্ত বিঘাও পয়দা হয়। তো বলেন যে কোন সময় জমিনের মধ্যে ভূমিকম্প, কোন সময় কোন জায়গাতে আগুন লাগা, কোন সময় সমুদ্রের মধ্যে সুনামির নামে বিশাল বন্যার আকারে আসা আর পানি উঁচু হয়ে জমিনের উপরে উঠা আর বলেন যে এরকম ভাবে জমিনের কোন অংশের মধ্যে বিরাট বড় বিশৃঙ্খলা দেখা দেওয়া আর এরকম ভাবে একে অপরকে হত্যা করা এই সমস্ত কিছুর মূল কারণ হইল মানুষের আমল নষ্ট হওয়া। তো বলেন যে পুরা জল এবং স্থলভাগের মধ্যে যে বিশৃঙ্খলা আসলো মানুষ জমিনের মধ্যে থাকা অবস্থাতে তার দিলের যে এরকম ভাবে তামান্নার আশা হবে যেটা হাদিসে পাকের মধ্যে আসছে যে মানুষ কবরস্থানের পাশ দিয়ে গুজরাইবে তখন দিলে দিলে সে আশা করবে হায় আমি জমিনের উপরে থাকার পরিবর্তে যদি জমিনের নিচে কবরে থাকতাম তাহলে এই সময়টা আমার জন্য ভালো হইত, এরকম বিশৃঙ্খলা জমিনের মধ্যে দেখা দিবে। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ এই মানুষের আমলের উপরেই সবকিছু নির্ভর করতেছে। মেরাজের রাত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তো তখন দেখলেন যে জমিন থেকে আসমানের দিকে একটা জিনিস উঠতেছে আবার আসমান থেকে জমিনের দিকে আর একটা জিনিস নামতেছে। তো জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিব্রাইল কি উঠতেছে আর কি নামতেছে? তো হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর রাসূল আপনার উম্মত যে আমল করতেছে এই ইমান আর আমল উঠতেছে আসমানে আর যেরকম আমল উঠতেছে আসমানে ওই অনুযায়ী আসমান থেকে অর্থাৎ খোদায় পাকের পক্ষ থেকে ফয়সালা জমিনওয়ালাদের জন্য নামতেছে। মোহতারাম দোস্তার বুজুর্গ যখন জমিনের মধ্যে যখন ওই ফাসাদ পয়দা হয় তো আসমান থেকে মানুষের এই আমলের ফাসাদের কারণে ইয়াকিনের বিগাড়ের কারণে আসমান থেকেও ওই রকম ফাসাদ জমিনওয়ালাদের জন্য ফয়সালা করা হয়। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে যে অল্প সময়ের জিন্দেগি দিচ্ছেন এইটাই ইমান এবং ইয়াকিনকে বানাইবার জন্য। দোস্ত আর বুজুর্গ আল্লাহ রাব্বুল ইজ্জত নে সুকুন ও চেন ও কামিয়াবি কা তাল্লুক ইস কায়নাত মে ফেলি হুই শকলো সে নাহি রাখা হে। ইয়ে শকলে জিসকে পাস জিয়াদা হোগি ও কামিয়াব হোগা, আল্লাহ নে ইয়ে সিলসিলা হি নাহি রাখা। بہت ساری چیزیں ہونے کے باوجود مثلا اللہ کے ہاتھ میں فرعون اسی غلط فہمی کا شکار تھا کہ آج ہی لنہار تجری من تحتی علی صدی ملک مصر انا ربکم العلا، میں ہی ملک مصر کا سب سے بڑا خدا ہوں، یہ نہریں یہ باغات یہ فوج یہ اسلحے یہ سونے چاندی کے انبار اور ڈھیر کون ہے ان کا مالک؟ میں ہی تو مالک ہوں ان کا، میں ہی سب سے بڑا پروردگار اور کے مصر کا سب سے بڑا رب ہوں، اعلان کر رہا تھا۔ اللہ رب العزت نے دکھلایا کہ فرعون یہ ساری شکلیں اور چیزیں মজাহির তেরে হাত মে জরুর হমনে দে দি হ্যাঁ লেকিন ইনকা তেরি সরবুলন্দি ও কামিয়াবি কে লিয়ে ইস্তেমাল করনা ইয়া তেরি হিলাকত ও তবাহি কে লিয়ে ইস্তেমাল করনা ইয়ে ইখতিয়ার মেরে পাস মে চাহু তো ইনকে জরিয়ে সে তুঝে সরবুলন্দ করু ও মে চাহু তো ইনকে জরিয়ে সে তুঝে হিলাক করু ফির আল্লাহ নে দিখায়া কি জিন নহরো কে উপর ও ইতনা রাহা থা আল্লাহ রব্বুল ইজ্জত নে উনি নহরো ও বাগাত কো উনকি হিলাকত কা জরিয়া বনা দিয়া সারে কে সারে ডুব কে মর গে আলবত্তা ইবরত কে ওয়াস্তে ইয়ে খুদাই কা দাওয়া কর রাহা থা না ফিরাউন শয়তান কি আমদ রফত থি ইসকে পাস শয়তান নে এক মর্তবা ইসসে কাহা কে ভাই তুম তো হামারে ভি বাপ নিকলে কাহা ভাই কেতে তুম কেতে বা কেনে লাগে হামনে তো সজদে কা ইনকার কিয়া থা তো লানত কা তোক ডালে ডালে ভুর হে খুদাই কা দাওয়া তো নাই কিয়া থা তুমনে তো খুদাই কা দাওয়া কর দিয়া আল্লাহ কে মুকাবিল মে খড়ে হো গে তো তুম তো হামারে ভি বড়ে হো গে আল্লাহ নে ইয়ে দিখায়া কি ইয়ে খবীস তরিন ইনসান জিসনে আপনে পয়দা করনে ওয়ালে কো ভুলা করকে খুদ খুদাই কা দাওয়া কিয়া থা সারা লশকর তো তবাহ হো গয়া লেকিন ইসকি লাশ কো আল্লাহ নে ইবরত কে ওয়াস্তে বাঁচায়া কিতাবো মে লিখা হুয়া হে 3116 সাল তক ফিরাউন কি লাশ সমন্দর কে অন্দর পড়ি রহি লেকিন আল্লাহ নে উসে গলনে ও সড়নে সে বাঁচায়া ওর আজ ভি মহফুজ হে মিউজিয়াম কে অন্দর ফল ইয়াউমা নুরজ্জিকা বিবদানিকা লিতাকুন লিমান খালফাকা আয়া লোক দেখে আকর কে ইবরত হাসিল করেন ইয়ে ওই আদমি হ্যায় কি জব জিসনে কবি মুল্ক কে মিত্র মে খুদাই কা দাওয়া কিয়া থা তো আল্লাহ নে দিখলায়া কি কামিয়াবি ওর ইজ্জত ওর সরবুলন্দি ইন চিজোঁ কে অন্দর আসল মে নহীঁ হ্যায় ও তো হামারে হাথ মে হ্যায় হম চাহে তো ইন চিজোঁ কে জরিয়ে সে সরবুলন্দ করেন ওর হম চাহে তো ইন চিজোঁ কে বগৈর সরবুলন্দ করেন ইজ্জত ওর কামিয়াবি ওর সরবুলন্দি ইয়ে সব হামারে হাথ মে হ্যায় আব জব ঈমান মে বিগাড় আতা হ্যায় তো ইয়ে চিজে চিজোঁ সে নজর আতি হ্যায় কামিয়াবি চিজোঁ মে নজর আতি হ্যায় ইজ্জতে চিজোঁ মে নজর আতি হ্যায় জবকি আল্লাহ রব্বুল ইজ্জত নে ইনকা তাআল্লুক ইন চিজোঁ সে রাখা হি নাহি ও তো আল্লাহ কে আওয়ামির হ্যায় আকাম এ খুদাবন্দি হ্যায় আল্লাহ কা আমর হ্যায় আল্লাহ আপনে আমর কে জরিয়ে সে কামিয়াব করতে হ্যায় আল্লাহ কে আওয়ামির কা ইমতিতাল জব জিন্দগিয়োঁ কে অন্দর আতা হ্যায় তো আল্লাহ কে আওয়ামির কে পুরা হোনে মে আল্লাহ নে কামিয়াব রাখি কামিয়াবি রাখি হ্যায় কামিয়াবি ইন শকলোঁ কে অন্দর নাহি হ্যায় ওর আমাল কা তাআল্লুক আল্লাহ রব্বুল ইজ্জত নে ইন চিজোঁ কে সাথ নাহি বলকি ইনসান কে আজা ওর জওয়ারে সে রাখা হ্যায় ওর আজা ওর জওয়ারে কা তাআল্লুক আচ্ছে বুরে আমাল জো হ্যায় ও ইনসান কে আজা ওর জওয়ারে সে সাদির হোতে হ্যায় ওর ইনসান কে আজা ওর জওয়ারে কা তাআল্লুক আল্লাহ নে ইনসান কে দিল কে সাথ রাখা হ্যায় লা ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব এ ইনসান তেরে জিসম কে অন্দর গোশত কা এক লোথড়া হ্যায় আগর ও সহি হ্যায় তো পুরা জিসম সহি আগর ও উসমে বিগাড় হ্যায় তো ফির পুরে জিসম কে অন্দর ভড়ায় ওর ফাসাদ হ্যায় ওর ও ইনসান কা দিল আগর ইসকে ইয়াকিন কা রুখ সহি হ্যায় তো ফির পুরে কায়নাত কে নিজাম ওর পুরে কায়নাত কে আহওয়াল সহি হ্যায় ওর আগর ইসকে অন্দর কা ইয়াকিন বিগড়া হুয়া হ্যায় তো ফির কায়নাত কা সারা নিজাম বিগড়া হুয়া হ্যায় তো মহতরাম দোস্তর বুজুর্গ বলেন যে মানুষ যে বিষয়টার মধ্যে ধোকা খেয়ে যায় এটা হইল যে মনে করে যে চিজার আসবাব যত তার কাছে বৃদ্ধি পাইতে থাকবে চিজার আসবাবের যত আধিক্য হবে কামিয়াবিও তত বেশি তার কাছে আসবে যত বেশি আসবাব তত বেশি কামিয়াবি আর বলেন যে এগুলোর মাধ্যমে মানুষ সফলতার স্বপ্ন দেখে সফলতার জন্য সে চিন্তা করে এবং সফলতা তার কাছে আসবে এইটার ব্যাপারে সে যে এরকম ভাবে বিশ্বাস রাখে তো বলে যে এই লাইনেই মানুষের অধপতন এবং মানুষের যে এরকম ভাবে স্খলন এই লাইনেই হয়ে থাকে তো উনি বলেন যে এরকম ভাবে যখন একজন মানুষ মনে করে যে চিজার আসবাব যত আমার কাছে থাকবে একদিকে যেরকম সফলতা আসবে এই চিজার আসবাবের আধিক্যের মাধ্যমে আমার ইজ্জত ওইরকম দিন দিন বাড়তে থাকবে সম্মানের লাইনও আমার উন্নতি হয়েছে থাকবে, আর বলেন যে এরকম ভাবে সুখ আর শান্তিও তত বেশি আমার বাড়তে থাকবে যত বেশি আমার কাছে দুনিয়া বিচিজ আর আসবাব বাড়তে থাকবে। তো একটা মানুষের জিন্দগির মধ্যে যত লাইনের শব্দ থাকে এই সবগুলো পুরা হওয়া মানুষ দেখে কি যার আসবাবের আধিক্যের উপরে, কি যার আসবাব বেশি হওয়ার উপরে। কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তালা এটার প্রমাণ দেখাইছেন যুগে যুগে, আল্লাহ তালা এটার প্রমাণ দেখাইছেন মানুষের জিন্দগির মধ্যে। তো বলেন যে দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস এবং দুনিয়াতে সবচেয়ে মানুষের কাছে লোভনীয় জিনিস, এই সব জিনিসগুলোর আধিক্য থাকা সত্ত্বেও আল্লাহ যে এরকম, আল্লাহ তারা যে এরকম যে ব্যক্তিবর্গকে দুনিয়াতে জলিল করছেন এবং আল্লাহ তারা যে তাদেরকে বেইজ্জত করছেন, এটার প্রমাণ আল্লাহ তারা কায়েম করছেন দুনিয়াতে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তারা এরকম ঘটনাকে শুনাই দিচ্ছেন। তো বলেন যে এরকম ভাবে ফেরাউনের কাছে বিরাট বড় রাজত্ব ছিল, আর বলেন যে এরকম ভাবে সে নিজেকে রব হিসাবে প্রতিপালক হিসাবে দাবি করছিল, আর সে কথা বলতেছিল যে আলাইসা লি মুলকু মিসর ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, বলে দেখো মিসরের রাজত্ব কি আমার জন্য নয়, আর এই নহর আর এই যে নদী এটা তো আমার পায়ের নিচ থেকে প্রবাহিত হইতেছে, আমার হুকুমে চলতেছে। তো বলে যে যে তার কাছে বিরাট রাজত্ব ছিল, মাল আর মুল ছিল, তো এইটার উপরে সে তার মধ্যে ইয়াকিনের লাইনের বিকার পয়দা হইল, যে তার ভিতর থেকে সহি ইয়াকিন নষ্ট হয়ে গেল, আর ওই কি যার আসবাবের আধিক্যের কারণে যে এরকম ভাবে কি যার আসবাবের উপরে আস্থা রাখার কারণে যে এরকম ভাবে সে তখন এগুলোর উপরেই ভরসা করে, এগুলোর উপরেই আস্থা করে নিজের জিন্দগিকে কামিয়াব করবার জন্য চেষ্টা করতেছিল, এগুলোর এগুলোর উপরে নির্ভর করেই নিজের জিন্দগিকে কামিয়াব করতে চেষ্টা করতেছিল। অথচ আল্লাহ তালার ফয়সালা হইল যে যখন আল্লাহ তালা চাইবেন তো তখন এই নিজের আসবাবকে কারো পক্ষে ব্যবহার করাইয়া যে তার প্রয়োজনকে পুরা করাই দিবেন, আর যখন আল্লাহ তালা চাইবেন এই সমস্ত চিজার আসবাবগুলোকে তার বিপক্ষে ব্যবহার করিয়া তার হালাক এবং ধ্বংসের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তালা এই আসবাবগুলোকে তার জন্য ধ্বংসের কারণ বানাই দিবেন। তো মহতারাম দোস্তার বুজুর্গ, তো বলেন যে এরকম ভাবে ফেরাউন তো যখন রব দাবি করল, যে এরকম প্রতিপালক দাবি করল নিজেকে, আর এই কথা বলল যে আমার হুকুমে এই নদী জারি হইতেছে, মিশরের এই নীল নদ তো আমার হুকুমে চলতেছে, আর এরকম ভাবে এই মিশরের রাজত্ব এটার অধিপতি হইলাম আমি। তো বলছে শয়তান তার কাছে যাওয়া আসা করতো সবসময়, শয়তানের আসা যাওয়া হইতো তার কাছে, তো শয়তান তারে দেখা বলল এই কথা যে আরে তুমি তোমার থেকে বড়, আমার থেকেও তুমি আরো বড় হয়ে গেছো, এই জন্য যে আমি তো এক সেজদাকে ইনকার করছিলাম যার কারণে জিন্দগির কোনায় কোনায় এবং দুনিয়ার কোনায় কোনায় অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াইতেছি, আর তুমি তো নিজেই খোদাই দাবি করছো, তো তুমি তো আমার থেকে আরো এক দরজা উপরে, তুমি নিজেই নিজেকে খোদা হিসেবে দাবি করছো। তো মহতারাম দোস্তার বুজুর্গ, এত বড় রাজত্বের অধিকারী আর এত বড় ক্ষমতার অধিকারী, বলেন যে এরকম ভাবে সে যখন তার যে ইয়াকিনের মধ্যে বিগার আসলো আর জিন্দগির আমল যখন তার নষ্ট হয়ে গেল, তো বলেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত আসবাব যেগুলোর মধ্যে সে তার কামিয়াবি সম্মান সফলতাকে নজরে দেখতেছিল এগুলোকে আল্লাহ তাআলা তার ধ্বংস এবং বরবাদির মাধ্যম বানিয়ে দিলেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। তো বলেন যে যেই নদী তার পায়ের নিচ থেকে প্রবাহিত হইছে এটার দাবি সে যে করতেছিল, আল্লাহ তাআলা ফয়সালা করলেন যে এই নদী তার মাথার উপর দিয়ে আল্লাহ তাআলা প্রবাহিত করবেন, তার পায়ের নিচ দিয়ে না তার মাথার উপর দিয়ে প্রবাহিত হবে, এবং এই নদীর মধ্যে আল্লাহ তাআলা তাকে ডুবায় মারলেন, আর বলেন যে তার সমস্ত লস্কর এখানে ডুবল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই নদীতে নদীর মধ্যে তার লাশকে বলেন যে এক বছর দুই বছর না, যে এক মাস দুই মাস না, 316 পর্যন্ত, 3116 বছর পর্যন্ত যে এরকম ভাবে কিতাবের মধ্যে আসছে, 3116 বছর পর্যন্ত তার লাশকে ওই রকমই আল্লাহ তাআলা রেখে দিলেন। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন যে ফালিয়াউ মানুরাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে তোমার তোমার যে এই লাশকে আমি যে এরকম ভাবে তরু তাজা রেখে দিলাম, এটার কারণ হইল যে তোমার পরবর্তী আনেওয়ালাদের জন্য এটা একটা নিদর্শন হয়ে থাকবে। তো বলেন যে এরকম ভাবে তার লাদ আজও পথে নেই, ওই যে এত লম্বা সময় পর্যন্ত তার লাশ তো যে এরকম ভাবে তরুতাজা ছিল, এখন পর্যন্ত তার লাশ ওই জাদুঘরের মধ্যে রক্ষিত। তো বলেন যে এত লম্বা সময় পর্যন্ত যে আল্লাহ তালা তার এই লাশকে যে এরকম রেখে দিলেন তরুতাজা, আর বলেন যে আল্লাহ তালা এটার দ্বারা প্রমাণ করাইলেন যে দেখো যেই সমস্ত আসবাবকে তুমি তোমার কামিয়াবির মাধ্যম মনে করছিলে আমি এগুলোকে তোমার ধ্বংসের কারণ বানিয়ে দিলাম। তো মোহতারাম দোস্তার বুজুর্গ, পুরা দুনিয়ার মধ্যে মানুষের আমল যখন নষ্ট হয়েছে থাকে, তো মানুষের আমল নষ্ট হওয়ার কারণে দুনিয়ার মধ্যেও বিশৃঙ্খল পরিবেশ দেখা দেয়, আর দুনিয়ার মধ্যেও মানুষের যে শান্তি আরাম রাহাতের এই পরিবেশ নষ্ট হইতে থাকে। আর মানুষের আমল নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হইল যে মানুষের ইয়াকিন নষ্ট হওয়া, মানুষের যে এরকম ভাবে বিশ্বাসগত লাইনে মানুষের বিগার পয়দা হয়ে যাওয়া। উনি বলতেছেন যে এই জন্যই হাদিসে পাকের মধ্যে আসছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে তোমরা খুব ভালো করে জেনে নাও যে মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যদি এটা ঠিক হয়ে যায় সংশোধিত হয়ে যায় তো তার শরীরের আমল ঠিক হয়ে যাবে, আর যদি বলেন যে এরকম ভাবে মানুষের শরীরের এই গোস্তের ভিতরের এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তো তার শরীরের আমল নষ্ট হয়ে যাবে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই গোস্তের টুকরাটা হইল মানুষের দিল। একটা মানুষ জমিন আর আসমানের জন্য এই দিল সমতুল্য, যেরকম মানুষের দিলের ইয়াকিন নষ্ট হয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গের আমল নষ্ট হয়ে যায়, ঠিক মহতারাম দোস্তার বুঝব মানুষের আমল যদি আসমান আর এই জমিনের মাঝে নষ্ট হয়ে যায় তো আল্লাহ তাআলা এই আসমান আর জমিনের মাঝের পরিবেশ এবং সমস্ত লাইনের অবস্থাকেও নষ্ট করে দেন, হালাত বিগড়ে যায়, আর আসমান থেকে মানুষের বিপক্ষে তার পক্ষের আসবাবগুলো দুনিয়া ভিত্তিক আসবাবগুলো তার বিপক্ষে তখন ব্যবহার হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত নে ইন হালাত কা সুকুন ওর চ্যান কা ইজ্জত ওর সরবলন্দি কা তাল্লুক ঈমান কি বুনিয়াদ কে উপর রাখা হয়, জব ইসকে অন্দর বিগাড় আতা হ্যায় তো পুরে আলম কে অন্দর বিগাড় আতা হ্যায়, জব আদমি চিজো হি কো সব কো সমঝনে লাগতা হ্যায় কামিয়াবি ভি ইন চিজো কি তরফ সে আতি হুই দিখাই দেতি হে, নাকামি ভি ফির নাকামি সে বচনে কে লিয়ে আপনি তদবীরো কে উপর ভরোসা করতা হ্যায়, জিন আমাল কি বুনিয়াদ পর হালাত মে ফসাদ আয়া হ্যায় উনহি আমাল মে আপনি তদবীরো কে জরিয়ে সে আপনে আপ কো ওর লাগাতা হ্যায়, উসকা নতিজা ইয়ে হোতা হ্যায় কি হালাত ওর জ্যাদা বিগড়তে চলে জাতে হ্যায়, যহাঁ তক কি হর আদমি কো জিন্দগি কে বজায় মৌত অচ্ছি মালুম হোনে লগতি হ্যায় ওর তমন্না করতা হ্যায় কি কাশ কে হম দুনিয়া কে অন্দর হোনে কে বজায় ইস জমিন কে নিচে হোতে তাকি ইন মুসিবতোঁ সে নজাত হমে মিল জাতি। তো ইয়ে সারা কে সারা বিগাড় জো হোতা হ্যায় ওই ঈমান কে বিগাড় কে নতিজে মে, ইসি কো আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া কি আগর ইয়ে দিল সুধরা হ্যায় তো ফির আমাল ভি সুধরে হ্যায় আজা ভি সুধরে হ্যায় হালাত ভি সুধরে হ্যায়, আর আগর ইস ইয়াকিন ইয়ে ইয়াকিন কি পুঁজি ইসমে বিগাড় হ্যায় তো ফির দুনিয়া কি কোই কুওয়ত হমে দুনিয়া কে অন্দর আর আখিরত কে অন্দর কামিয়াবি নাই দিলা পায়ে, ও তো আল্লাহ কে হাত মে আল্লাহ নে ওয়াদা কিয়া হ্যায়, ইসি মেহনত কে ওয়াস্তে আল্লাহ রাব্বুল ইজ্জত নে ইস দুনিয়া কে অন্দর হমে জিন্দগি আতা ফরমাই ইয়ে সাল 70 সাল 80 সাল জো কুছ ভি হ্যায় कि हम मेहनत करके अपनी इस पूंजी को बना लें, जब ये पूंजी बन जाएगी यकीन अल्लाह की जात के ऊपर आएगा, अब अल्लाह के जात के ऊपर जब यकीन आएगा तो हमें आमाल से जिंदगी बनती हुई नजर आएगी, फिर हमें अल्लाह के एक एक हुक्म के पूरा करने में हमें अपने मसाइल का हल का होता हुआ नजर आएगा, मसाइल हल होते हुए हमें नजर आएंगे। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ইনহোনে জো 13 সাল কি মেহনত কি হ্যায় উসমে ও ইয়াকিন হাসিল কর লিয়া থা কি কায়নাত কি হর মখলুক সে ওর উসকা তাআসুর সে উনকা দিল পাক হো গিয়া থা, কোই চিজ আল্লাহ কে আলাওয়া থি হি নাহি দিল কে অন্দর। ফারুক আজম রাদি আল্লাহ তাআলা আনহু তওয়াব কর রহে থে, হযরত আসওয়াদ কো বোতা দিয়া, গোতা দেনে কে বাদ ফরমানে লগে কি হযরত আসওয়াদ মা জানতা হু কি তু সিরফ এক পত্থর হ্যায় না তেরে অন্দর নফা হ্যায় না তেরে অন্দর নুকসান হ্যায়, تجھے پوتا میں اس لیے نہیں دے رہا کہ تیرے اندر کوئی نفع اور نقصان ہے, بلکہ تجھے پوتا صرف اس لیے دے رہا ہوں کہ اللہ کے رسول جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے تجھے پوتا دیا ہے, ورنہ تیرے اندر ہے کچھ بھی نہیں. یعنی اللہ کے ہر غیر کا انکار, جو کچھ ہے اللہ کی ذات اور اس کی صفات کے اوپر ایسا یقین کہ اللہ کے غیر کا تعصب دل کے اندر سے نکل گیا. اب اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے لائے ہوئے اعمال میں اپنے مسائل کا حل نظر آنے لگا. کوئی بھی مسئلہ ہو, اللہ رب العزت نے اپنے ازمائے صفاتیہ جو ظاہر کیے ہیں 99 نام, تو وہ ہے جو ہم جانتے ہیں قرآن پاک کے اندر احادیث کے اندر مذکور ہیں 99 نام اسمائے صفاتیہ کے. اللہ کے کتنے نام ہیں, اسمائے صفاتیہ کتنے ہیں, یہ تو اللہ بہتر جانتے ہیں. بعضوں نے 3500 لکھے ہیں, کسی نے 6.5 لاکھ لکھے ہیں, لیکن ان سب کے بعد سب نے یہ لکھا ہے کہ صحیح تعداد کیا ہے وہ اللہ جانتا ہے. 99 یہ ظاہر کیے گئے, اور 99 ایک طرف اللہ کی ذات کے اوپر ایمان لانے کی بھرپور محنت, اور اس محنت کے کرتے کرتے جب ہم مسائل ہمارے سامنے آئیں تو ان مسائل کے حل کے لیے اللہ رب العزت نے اپنے اسماء صفاتی ظاہر کیے. میرے بندے, اللہ کے دین کی محنت کرتے کرتے اگر تجھے بھوک لگے اور رزق کی ضرورت ہے تو خبردار میرے علاوہ کسی غیر کی طرف نہ دیکھنا, اس لیے کہ رزاق میں ہوں, رزق میرے ہاتھ میں ہے, لہذا تیری نظر اٹھے تو اللہ کی طرف اٹھے. محنت کرتے کرتے تجھے حفاظت کی ضرورت ہے تو اے میرے بندے, میرے غیر کی طرف مت دیکھنا, اس لیے کہ پوری کائنات کے اندر حفاظت کرنے والی ذات صرف اور صرف اللہ کی. محنت کرتے کرتے اگر تجھے ربوبیت کا مسئلہ تیرے سامنے آ جائے تو خبردار میرے علاوہ کسی دوسرے کے سامنے ہاتھ مت پھیلانا, نظر مت اٹھانا, اس لیے کہ رب میں ہوں, میں چاہوں تو غذاؤں سے پرورش کروں اور میں چاہوں تو بغیر غذاؤں کے پرورش کروں. آدمی کھاتا چلا جائے نہ پیٹ بھرے. حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں, ایک زمانہ میرے اوپر گزرا ہے کہ کھاتے کھاتے میرے منہ کے جبڑے دکھنے لگتے تھے, لیکن پھر میرا پیٹ بھرنے کا نام ہی نہیں لیتا تھا. اور چاہے تو میرے اصل ربوبیت جو ہے وہ اللہ کے امر کے اندر ہے. ہم ان گلوں اور چیزوں اور اجناس میں سمجھ رہے ہیں, یہی ہے ایمان کا بگاڑ. اصل مسئلہ اللہ کے ہاتھ میں ہے, چاہے تو غذاؤں سے پالیں اور چاہے تو اللہ رب العزت غذاؤں کے بغیر اپنے امر سے پالے. آخری زمانے میں جب ایمان والے اپنے ایمان کو بچانے کے لیے پہاڑوں کی کھو میں چلے جائیں گے, یاجوج ماجوج کا زمانہ ہوگا, پہاڑوں کی کھو میں چلے جائیں گے, وہاں ظاہر بات ہے کہ کھانے پینے کی شکلیں نہیں ہوں گی, چیزیں نہیں ہوں گی. انہیں جب جب بھوک اور پیاس لگے گی تو یہ تیسرا کلمہ پڑھیں گے, سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم. یہ تیسرا کلمہ پڑھیں گے اور اللہ پاک اس تیسرا کلمہ پڑھنے کی برکت سے ان کا پیٹ بھر دیا کریں گے. تو رب اللہ نے ربوبیت, رب والی صفت, رب السماوات والارض, اے انسان اللہ کا غیر جو بھی اس کائنات میں پھیلا ہوا ہے جس شکل میں ہے, انسان ہو, جنات ہو, آسمان و زمین, چاند سورج ستارے ہو, دریا جنگل پہاڑ ہو, اثرات الارض کیڑے مکوڑے ہو, ہم اپنی ہر مخلوق کو جانتے ہیں کہ کون سی مخلوق کس وقت میں کہاں پر ہے اور اس کو کتنے رزق کی ضرورت ہے. مخلوق جو زمین کے اوپر چل رہی ہے وہ اپنا رزق اپنے پیٹھ کے اوپر لادے لادے نہیں گھوم رہی. لا تحمل رزقها اللہ يرزقها وإياكم, کوئی مخلوق اپنی پیٹھ کے اوپر اپنا রাশন পানি বাঁধ কে নহীন চল রহি ভোখ লগে গি তো পকা কে খা লেঙ্গে ইনসান কি তরিকে সে বে ইয়কিনি কি বুনিয়াদ পর আল্লাহ উসকো ভি রিজক দে রহা হ্যায় ওর আল্লাহ হি তুমকো ভি রিজক দে রহা হ্যায় তো ইয়ে আসমায়ে সিফাতিয়া জাহির কিয়ে গে ইয়ে আসল মে হামারি জরুরতে হ্যায় ইয়ে 99 জো হ্যায় ইয়ে হামারি জরুরতে হ্যায় জিনকো আল্লাহ নে জাহির কিয়া কি মেরা বান্দা তো দীন কি মেহনত করে ঈমান কি মেহনত করে یعنی میری ذات اور صفات کا اور میری قوت و طاقت کا میرے جلال و جبروت کا اس پوری کائنات کا کائنات کے اندر اور تمام عالم میں میری ذات کا تعارف کرائے میرے جلال و جبروت کا تعارف کرائے میری قدرت اور قوت اور طاقت کا تعارف کرائے اللہ نے تو ایسا پیدا کیا تھا اس لیے پیدا کیا تھا انسان کو کن تو کنزم مخفیاً میں تو ایک چھپا ہوا خزانہ تھا کوئی جانتا تھا میں نے چاہا کہ مجھے پہچانا جائے لہذا میں نے کائنات کو بنایا اور انسان کو تار کائنات کو تو اللہ نے اپنی قدرت کا مظہر بنایا ہے کیسی کیسی چیزیں اللہ نے مٹی سے پیدا فرمائی اپنی قدرت سے آسمان کو بغیر آسمان کے زمین کو بغیر زمین کے چاند سورج ستاروں کو بغیر چاند سورج ستاروں کے ملائکہ کو بغیر ملائکہ کے آدم کو بغیر آدم کے اپنی قدرت سے یہ ساری چیزیں پیدا فرمائی اور پھر ہر مخلوق کا اللہ رزق جانتے ہیں ہم سمجھتے ہیں رزق کا مسئلہ انسانوں جانوروں تک ہے ملائکہ کو بھی رزق دیا جاتا ہے ان کا بھی رزق ہے ہر اللہ کا غیر جو بھی ہے آسمانوں کو ان کا رزق دیا جاتا ہے زمین کو ان کا رزق دیا جاتا ہے چاند سورج ستاروں کو ان کا رزق دیا جاتا ہے وہ خالق اور مالک ہے وہ اللہ اللہ ہے وہ اللہ اللہ ہے آج تک ہم سمجھے ہی نہیں اپنے اللہ کو ہم نے جانا ہی نہیں وہ اللہ اللہ ہے قادر مطلق ہے جو چاہتا ہے جیسے چاہتا کرتا ہے فعال لما یرید جو چاہتا ہے کرتا ہے کوئی رکاوٹ نہیں ہم اللہ کو اللہ مان کر اللہ کے اوپر کوئی احسان نہیں کر رہے اگر ہم اللہ کی الوہیت کا انکار کر دیں سارے انسان سارے فرشتے سارے ملائکہ سارے جنات سارے حشرات الارض ساری مخلوق جتنی بھی پھیلی ہوئی ہے اس پوری کائنات کے اندر سب مل کر کے اللہ کا انکار کر دیں پھر بھی خدا کی قسم اللہ کی خدائی میں ایک رائی کے دانے کے برابر کمی نہیں آئی اللہ اللہ ہے وہ جلال جبروت کا مالک محتاج ہم ہیں ہم محتاج ہیں اللہ کا نام لے کر ہم اپنے احسان کر رہے ہیں اپنے آزا اور جوارے پہ احسان کر رہے ہیں جہنم سے اپنے وجود کو بچا کر بچا رہے ہیں اللہ کا نام لے کر کے تو اللہ پر نہیں بلکہ اپنی ذات کے اوپر احسان کر اس لیے دوست اور بزرگوں اب یہ اس کائنات کا کے اندر اللہ کی ذات اور صفات کا تعارف کرانا اس لیے اللہ نے اپنے اسماء صفاتیہ ظاہر کیے تاکہ انسان ہماری قدرت کو ہماری مشیت کو ہماری ربوبیت کو ہماری حفاظت کو جانے اور اپنی تمام تر ضرورتوں کا پورا ہونا ہم سے سمجھے اور جب ضرورتیں آ جائیں تو پھر ادھر ادھر دیکھنے کی بجائے براہ راست اللہ کی طرف نظر اٹھے اور اللہ کے حکموں کو پورا کر کے اللہ سے مانگے اللہ مسئلے کو حل کرے تو بھائی محترم دوست اور بزرگوں بولتے تھے ایک کتھا جہاں نکی مانوشر مدد ایمان لائن بگار پیدا ہوئے تو تخن سروپرتھم مانوش چیز اور آسبابر مخاپیکی ہوتے تھے اللہ تعالی ذات اور صفاتر اوپرے جہاں تر ایمان نشٹ ہوئے جائے تو تخن محترم دوست اور بزرگوں আল্লাহ তালার দিকে একটা মানুষ মতবদ্ধ হয়ে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছ থেকে তার প্রয়োজনকে পুরা করার পরিবর্তে আল্লাহর বানানো মাখলুকাতের দিকে তখন সে ফিরতে থাকে এবং সেই দিকে সে মুখাপেক্ষার মোহতাজ হইতে থাকে এবং মনে করে যে কি যার আসবাব যত বাড়বে তত বেশি আমার যে এরকম ভাবে অভাব দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে এবং আমার কাছে যে অভাব আছে এই অভাব দূর হয়ে যাবে এটার চিন্তা তখন তার ভিতরে পয়দা হইতে থাকে কিন্তু মহতরাম দোস্ত আর বুজুর্গ একটা মানুষের সমস্ত লাইনের সমস্যা তবুক লাইনের অভাব আর অনটন, এগুলো চিদার আসবাবের আধিক্যের কারণে পুরা হয় না, অথবা চিদার আসবাবের যে কমির কারণে একটা মানুষের সমস্যা বা একটা মানুষের চাহিদা বাড়ে এরকম নয়। মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে একজন মানুষের যত লাইনের সমস্যা, এই সব লাইনের সমস্যাকে সমাধানকারী হইলেন একমাত্র আল্লাহ তাআলা, আর একটা মানুষের যত লাইনের প্রয়োজন, এই সব লাইনের প্রয়োজনকে পুরা করনেওয়ালা হইলেন একমাত্র আল্লাহ তাআলা। উনি বলেন যে এরকম ভাবে দুনিয়ার চিজ আর আসবাব না মানুষের সমস্যার সমাধান করতে পারে, না একটা মানুষের প্রয়োজনকে পুরা করতে পারে। মানুষ ছাড়াও আর যত মখলুকাতকে আল্লাহ তাআলা বানাইছেন, এই সব মখলুকাত গুলো মহতারাম দোস্তার বুজুর্গ যত লাইনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং যত লাইনের চাহিদা তাদের মধ্যে থাকে, এই সবগুলোর পুরা করনেওয়ালাও হইলেন একমাত্র আল্লাহ তাআলা। মানুষের মধ্যে যে চিন্তা আছে সেটা হইল যে আমার যত লাইনের প্রয়োজন, আমার যত লাইনের চাহিদা, এগুলোর পুরা করার জন্য তো মখলুকাতের প্রয়োজন, এগুলো পুরা করার জন্য তো চিজার আসবাবের প্রয়োজন। মহতারাম দোস্তার বুজুর্গ, মানুষের দিলের মধ্যে যে মানুষের ভিতরে যে গোস্তের টুকরাটা আছে, ওই দিলের মধ্যে যখন ইয়াকিনের লাইনের বিগার আছে, তো সর্বপ্রথম মানুষ চিজার আসবাবের মুখাপেক্ষী হইতে থাকে এবং এগুলোর মাধ্যমেই তার সমস্যার সমাধানকে সে দেখতে থাকে। আর যখন মানুষের দিলের ইয়াকিন সহি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক পয়দা হয়ে যায়, তো তখন মহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে তখন সে তার প্রয়োজনকে পুরা করাই বা ফিকিরে পড়ে, যে সে চিন্তা করে যে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত হয়েছি, আল্লাহ তাআলার হুকুমকে আমি পুরা করব, ওই আল্লাহ তাআলার কাছে এরকম এরকম সিফাত আছে, যে সিফাতগুলো যে এরকম ভাবে আমার প্রয়োজনগুলোকে পুরা করবার লাইনে আমাকে শিক্ষা দিতেছে, এবং যে সিফাতগুলোর বিশ্বাস, যে সিফাতগুলোর উপরে বিশ্বাস করার মাধ্যমে আমি ওই আল্লাহ তাআলার কাছ থেকে আমার সমস্ত লাইনের প্রয়োজনগুলোকে পুরা করাই নিতে পারব আর আমার চাহিদাগুলো মিটতে থাকবে। মহতারাম দোস্তার বুজুর্গ এই জন্য বলেন যে আল্লাহ তাআলার এক তো হইল আল্লাহ তাআলার জাতের উপরে বিশ্বাস করা, দ্বিতীয় হইল যেগুলো আসমাউল হুসনা, আর বলেন যে এরকম ভাবে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম কোরআন এবং হাদিসের আলোকে তো বলা হয় যে এগুলো হইল নিরানব্বইটা আল্লাহ তাআলার সিফতি নাম। তো বলেন যে আসল আল্লাহ তাআলার যে কতগুলো সিফতি নাম আছে এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ আর এটা জানে না, কিন্তু বলেন যে আল্লাহ তাআলা যা বলতেন এটা তো নিরানব্বই আমরা জানি, কিন্তু তাছাড়াও অনেকে বলছেন যে আল্লাহ তাআলার 3500 সিফতি নাম আছে, কেউ 6,500 সিফতি নামের কথা বলছেন, যে আল্লাহ তাআলার সিফতি নামের তো কোনো সীমা নাই, যেহেতু আল্লাহ তাআলা এই সব কিছু পয়দা করে আপনার এই সিফতি নামের মাধ্যমে বান্দাদেরকে শিখাইতেছেন যে দেখো বান্দা তুমি আমার জাতের উপরে ইয়াকিন করবার পরে আমার কাছ থেকেই যে সব কিছুর প্রয়োজন পুরা করাই নিতে পারবা আমার হুকুমকে পুরা করার দ্বারা, এটা আমার এই সিফতি নামগুলোর মাধ্যমে তুমি শিখো এবং আমার এই সিফতি নামগুলোকে শিখার পরে তুমি এটার উপরে বিশ্বাস করো, ইয়াকিন করো, তো আমার মাধ্যমে তোমার সব লাইনের প্রয়োজনগুলো পুরা হইতে থাকবে। মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে যখন একজন মানুষ আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন রাখবে, এরপরে যখন সে এরকম ভাবে এই ইয়াকিনকে মজবুত করার জন্য মেহনতের ময়দানের মধ্যে নামবে, তো নামার পরে এক এক লাইনে তার এক একটা প্রয়োজন দেখা দিবে। এই জন্য বলেন যে আল্লাহ তাআলার সিফতি নামগুলোর প্রয়োজন হইল আমাদের, অন্য কেউ এটার প্রয়োজন আল্লাহ তাআলা এটার প্রয়োজনের জন্য যে এরকম ভাবে আল্লাহ নিজে এটার প্রয়োজন অনুভব করেন না, বলকে আমরা নিজেরা আল্লাহ তাআলার এই সিফতি নামগুলোর উপরে ইয়াকিন করবার ব্যাপারে আমরা মুখাপেক্ষী এবং এইটার থেকে এই সিফতি নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে পাইবার জন্য আমরা মুখাপেক্ষী। তো উনি মিসাল স্বরূপ বলতেছেন যেমন আল্লাহ তাআলার একটা সিফতি নাম হইল যে রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। এরকম ভাবে দুনিয়াতে যত মানুষ আছে তারা যখন তাদের ইয়াকিনকে সহি করবার জন্য, ও ভাই আপুসের কথা বন্ধ করে দিন, এখানে কে কথা বলতেছে? তো বলে আছে ভাই, যে মানুষের ইয়াকিনকে সহি করবার জন্য যখন সে মেহনত করবে, আর বলে যে মেহনত করতে করতে যে এরকম ভাবে তার মধ্যে তার যত লাইনের প্রয়োজন হবে, এই প্রয়োজনগুলোর মধ্যে থেকে একটা হইল যে তার খাবার সমস্যা, রিজিকের সমস্যা। তো আল্লাহ তাআলা বলতেন যে বান্দা, যে আমি হইলাম রিজিক দেনেওয়ালা, আমি হইলাম সবচেয়ে বড় রিজিক দেনেওয়ালা রাজ্জাক, যে তোমার দিলের মধ্যে যেন এই বিশ্বাসটা মজবুত থাকে যে রিজিকের ব্যবস্থা একমাত্র আমার পক্ষ থেকে হয়ে থাকে, আমি একমাত্র রিজিক দেনেওয়ালা, দুনিয়ার চিন্তা আসবাব তোমাকে রিজিক দিবে না, দুনিয়ার কোন বস্তু আর ব্যক্তি তোমাকে রিজিক দিবে না, রিজিকের মালিক আর এর খাজানার মালিক হইলাম একমাত্র আমি। তো বলে যে এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে এই কথা শিক্ষা দিতেছে তার এই সিহতি নামের মাধ্যমে, যে আল্লাহ তাআলাই রিজিক দেনেওয়ালা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়া কাম মিন দাব্বাতিল্লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, যে জমিনের মধ্যে এরকম অনেক মখলুক আছে যারা রেশন পানি পিঠের মধ্যে নিয়ে ঘোরে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দেন আর তোমাদেরকেও রিজিক দান করেন, যে এরকম ভাবে তাদেরকেও রিজিক দিতেছেন আর তোমাদেরকেও রিজিক দিতেছেন। তো বলে যে এরকম ভাবে জমিনের মধ্যে শুধু মানুষ নয়, যত চতুষ্পদ জন্তু আছে, যত মখলুকাত আছে, আর বলে জমিন আছেন, আসমান আছে, আর যত চতুষ্পদ জন্তু আছে, আর গাছপালা কীট পতঙ্গ আছে, প্রত্যেকের পরিমাণ কোন জায়গাতে কাকে কি রিজিক দিতে হবে, এই সব কিছু আল্লাহ তাআলার এলমের মধ্যে রয়ে গেছে। তো বলেন যে জমিনের রিজিক আল্লাহ ভিন্ন পোষাইতেছেন, এবং কি রিজিক জমিনের জন্য এটা আল্লাহ তাআলা দিয়ে দিতেছেন, আসমানের জন্য, মখলুকাতের জন্য, বলে যে সব লাইনে আল্লাহ তাআলা তাদের প্রয়োজনকে পুরা করে দিতেছেন। বলে যে শুধু তাই না, ওই যে ছোট ছোট কীড়া পোকা মাকড়, এই পোকা মাকড়ের কি পরিমাণ রিজিক হবে এটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিতেছেন, কোথায় সে অবস্থান করতেছে তার জায়গা পর্যন্ত আল্লাহ তাআলাই রিজিক পৌঁছাই দিতেছেন। তো আল্লাহ তাআলা বান্দাকে শুনাইছেন যে বান্দা, তুমি আমার উপরে ইয়াকিন করবার পরে যখন তুমি ইয়াকিনের ময়দানে মেহনত করবে এটাকে মজবুত করবার জন্য, তখন তোমার খাবারের প্রয়োজন হবে, তো চিন্তা করবা যে আমি রিজিক দেনেওয়ালা, আর আমি তো এরকম রিজিক দেনেওয়ালা যে যখন চাইবো তো খাবারের মাধ্যমে তোমাকে রিজিক দিব, আর যখন চাইবো তো তখন তো আমি বিনা খাবারে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। তো বলেন যে এই জন্য ধরে যে কেয়ামতের আগে আগে যখন ইয়াজুজ মাজুজের জামানা হবে, তো বলে যে সেই অবস্থায় একজন মানুষকে আল্লাহ তাআলা কিভাবে রিজিক দিবেন, বলেন যে আল্লাহ তাআলা এইভাবে তাকে প্রতিপালন করবেন যে গুহার মধ্যে থাইকা যে সে তৃতীয় কলমা পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলে যে এই দোয়া পড়বে তো তার পেট ভরে যাবে, আল্লাহ তাআলা তার পেট ভরার ব্যবস্থা করে দিবেন, তার রিজিকের চাহিদাকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে এরকম ভাবে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার এক নাম, যে এরকম ভাবে সিফতির নাম যেটা আল্লাহ তাআলা বান্দাদেরকে শুনাইছেন সেটা হইল হাফিজ। হাফিজ কাকে বলে, ওই যে যত লাইনের হেফাজতের প্রয়োজন আছে, বান্দা যখন নিরাপত্তাহীনতায় ভোগে তো ইমানের মেহনত করেওয়ালাদেরকে আল্লাহ তাআলা বুঝাইছেন যে দেখো, যখন তুমি নিরাপত্তাহীনতায় ভুগবা তখন একমাত্র স্রেফ আল্লাহ তাআলাই সবচেয়ে বড় হেফাজত করেওয়ালা, এই কথার ইয়াকিন তোমার দিলের মধ্যে থাকে, এছাড়া অন্য কোনো বিশ্বাস তোমার দিলের মধ্যে না থাকে। তো বলে যে এরকম ভাবে আল্লাহ তাআলা হইলেন রব, প্রতিপালক, সব কিছু আল্লাহ তাআলা প্রতিপালন করতেছেন, এই বিশ্বাস মানুষের মধ্যে পয়দা করাইবার জন্য আল্লাহ তাআলা তার এক সিফতি নামের ঘোষণা দিচ্ছেন, যে আমি হইলাম প্রতিপালক, আসমানের প্রতিপালক, জমিনের প্রতিপালক। আর বলে যখন ভাবে তাআলা আসমানকে পয়দা করছেন আসমান তারা, জমিনকে পয়দা করছেন জমিন তারা, আদম আলাইহিস সালামকে পয়দা করছেন কোনো মানুষ তারা, ফেরেশতাদেরকে পয়দা করছেন ফেরেশতা তারা, এবং এগুলোকে প্রতিপালন করতেছেন আল্লাহ তাআলা কারো সাহায্য ছাড়া। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে সব কিছু প্রতিপালনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আর বলে যে এই জন্যই জমিনের মধ্যে মোহতারাম দোস্ত বুজুর্গ যত লাইনের মখলুক আছে এই সব মখলুককে আল্লাহ তাআলা প্রতিপালন করতেছেন, কিন্তু মানুষের ইয়াকিনের মধ্যে যখন বিগাড় পয়দা হয়, ইমানের মধ্যে যখন বিশৃঙ্খলা আছে, বিগড়াও আছে, ইমান যখন মানুষের নষ্ট হয়ে যায়, তো তখন মানুষের মধ্যে থেকে যে এই বিশ্বাসও বাইর হয়ে যায় যে আল্লাহ তাআলার কাছে এই সিফতি নামগুলো আছে, এগুলো তো আমরা আল্লাহ তাআলার এই সিফতি নামের মোহতাজ, আল্লাহ তারা আমাদের মহতাজ না। মহতারাম দোস্তার বুজুর্গ উনি বলেন এই কথা যে আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মখলুকাত, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত, সমস্ত বস্তু, সমস্ত ব্যক্তি সবাই মিলে যদি আল্লাহ তারাকে অস্বীকার করে, আল্লাহ তারাকে ইনকার করে, তো বলেন যে খোদায় পাকের কসম আল্লাহ তারা ওই জাত যে আল্লাহ তারার ওই জাতের মধ্যে বিন্দুমান কোন কমি আসবে না, বিন্দু পরিমাণ কোন কমি আসবে না। আল্লাহ তালা হইলেন এত বড় সত্তা এবং জাত, এই জন্য বলেন যে আমরা আল্লাহ তালার হুকুমের মহতাজ, আমরা আল্লাহ তালার মহতাজ, আল্লাহ তালা আমাদের মহতাজ না। এবং আল্লাহর জাত আর জিবাতের উপরে ইয়াকিন করে আমরা আমাদের নিজেদের উপরে ইহসান করতেছি, আল্লাহ তালার উপরে না। এই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ ওই ইয়াকিনকে মজবুত করা এবং আল্লাহ তালার ইতিপতি নামগুলার উপরে বিশ্বাস কায়েম করে মহতারাম দোস্তার বুজুর্গ নিজেদের উপরে ইহসান করা। আর বলেন যে সাথে সাথে আল্লাহ তালার হুকুমকে পুরা করার মাধ্যমে আমাদের দিলের মধ্যে খেয়াল আছে যে আল্লাহ তালার কাছে যতগুলো শ্রীমতী নাম আছে এগুলো আল্লাহ তালা প্রকাশ করে প্রমাণ করে আমাদেরকে দেখাইবেন, যখন নাকি আমরা আল্লাহ তালার জাতের উপরে মজবুত বিশ্বাস রাখবো এবং ইয়াকিনকে দূরস্থ করবো। এই জন্য বলতেছেন যে ভাই ষাট সত্তর বছরের যে জিন্দগি, এই জিন্দগি হইল ইয়াকিনকে সহি করবো। মাসুম বাচ্চা হতা ছোটা সা اپنی تمام تر ضروریات کا حل اپنی ماں کی گود کو سمجھتا ہے، جب کبھی کوئی ضرورت آئی سیدھا ماں کے پاس دوڑتا ہے، چھوٹا سا بچہ، بھوک لگی تو کھانے کے لیے ماں کے پاس دوڑا، پانی کی ضرورت ہوئی پیاس لگی تو پھر ماں کے پاس دوڑا، پیسے لینے ہوئے تو بھی ماں کے پاس دوڑا، کپڑے بدلنے ہوئے تو بھی ماں کے پاس دوڑا، कोई आदमी अगर इसको मारने के लिए दौड़ा तो भी ये मां की तरफ दौड़ा अपने आप को बचाने के लिए मां की गोद। कोई आदमी इससे पैसे छीन रहा है फिर भी ये मां की तरफ, इन्हें अपने हर मसले में मां की तरफ देखता है, किसी दूसरे की तरफ उसकी नजर नहीं आती और मां के सहा की गोद में वो जिद करता है, वो मचलता है। बाप मौजूद, भाई मौजूद, बहने मौजूद, सब उसके सगे मौजूद है लेकिन मां के अलावा किसी दूसरे की तरफ देखता भी नहीं, यहां तक कि उसके दिल के अंदर भी मां के अलावा किसी का ख्याल भी नहीं आता, ऐसा यकीन मां के साथ। और अगर इसकी मां देने में कुछ ताखीर करती है, इसकी जरूरत को पूरी करने में कोई ताखीर करती है तो बच्चे को एक काम आता है और वो काम ये कि मां की गोद में मचलना और आंसू बहाना, रोना शुरू कर देता है। मां सब कुछ बर्दाश्त कर लेती है लेकिन बच्चे की आंख का आंसू बर्दाश्त नहीं करती, अपने सारे कामों को छोड़ करके फिर इसकी जरूरत पूरी करती है। दोस्तों और बुजुर्गों, ये यकीन जो बच्चे का अपनी मां के साथ है कि मां के अलावा किसी दूसरे का ख्याल भी नहीं आता और अपने हर मसले में अपनी मां को समझता है, देखता है, ये यकीन जो बच्चे का अपनी मां के साथ है, जिस दिन ये यकीन हमें हमारे अपने अल्लाह के बारे में हो जाएगा और उसके खजानों के बारे में हो जाएगा, अपने हर मसले में अल्लाह की तरफ ठीक देखने वाले होंगे, अल्लाह के अलावा किसी दूसरे का ख्याल भी नहीं आएगा, जिस दिन ये यकीन हमें हासिल हो जाएगा तो खुदाए पाक की कसम इस कायनात में हम अल्लाह के अलावा किसी के मोहताज नहीं हो, ये कायनात हमारी मोहताज होगी, हमारे लिए बनाई गई, हम तो अल्लाह के लिए हैं, हमें किसी दूसरे की तरफ, हमारा अल्लाह मौजूद है, अपने तमाम तर खजानों, कुव्वत और ताकत, हमारी जरूरियात के खजाने उसके पास, इज्जत के खजाने उसके पास, सब कुछ के साथ अल्लाह मौजूद है, हमें क्या जरूरत है किसी दूसरे की तरफ देखने। और फिर बच्चे को जैसा मैंने कहा कि कभी देर होती है तो बच्चे को एक काम आता है और वो आंसू बहाना। दोस्तों, ये चीज अगर हमें हासिल हो जाए कि हमें अल्लाह के सामने आंसू बहाने आ जाए, नदामत के, तौबा के और मेहनत की कमी के ऊपर अपनी कोताहियों के बारे में अगर अल्लाह के सामने आंसू बहाना आ जाए तो इतना याद रखो कि जो आंखें अल्लाह के सामने आंसू बहाने की आदि होती है, अल्लाह خدا کی قسم اللہ پاک ان آنکھوں کو یہود اور نصارہ کے سامنے رونے سے بچا لیتے. جو آنکھیں اللہ کے سامنے رونے کی عادی ہوتی ہیں اللہ اپنے دشمنوں کے سامنے ان کو رونے کا موقع نہیں دیا کرتے. اس لیے دوستوں بزرگوں اب یہ یقین ہمارے اندر پیدا ہو جائے کہ اللہ اپنے آپ ہر مسئلے میں اللہ کی طرف نظر اٹھے. اللہ رب العزت نے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے صحابہ سے محنت کرائی اسی یقین کے بننے کے لیے. اللہ نے وہ مبارک محنت ہمیں بھی عطا فرمائی وہ انبیاء علیہ السلام والی. اب یہ ہے کہ ایک تو یہ جو نبیوں والی محنت اللہ نے ہمیں دی ہے جس کو نبیوں والے یقین کے ساتھ ان کے والے مجاہدات کے ساتھ جس دن 100% اس محنت کو ان کے مطابق ان کی قربانیوں سے مطابق ان کی قربانیوں جیسی قربانیاں ان کے گشتوں جیسے گشت ان کی ملاقاتوں جیسی ملاقاتیں ان کی دعوت جیسی دعوت اور ان کے اعمال جیسے اعمال اور ان کا جیسا یقین دوستوں اور بزرگوں جس دن ہمیں حاصل ہو جائے گا تو 2 رکعت نماز کے اوپر 1400 برس پہلے جو ہوا تھا خدا کی قسم آج بھی 2 رکعت نماز کے اوپر وہ ہوگا اور قیامت تک ہوگا. اس لیے کہ حضور صلی اللہ علیہ وسلم نے اللہ کی طرف سے مددیں اور نصرتیں جو بھی نازل کرائیں اپنے زمانے میں وہ قیامت تک اپنی امت کے ساتھ امت کے واسطے کرا کے چلے گئے. جو امت جب جب اس محنت کے اوپر آئے امت کو بے سہارا نہیں چھوڑا اللہ کے رسول صلی اللہ علیہ وسلم. جو امت بھیک مانگتی پھرے دعوت کی محنت کرنے والا اپنے مسائل کے حل میں اگر کسی غیر کی طرف دیکھتا ہے اللہ کے غیر کی طرف دیکھتا ہے تو وہ اس راستے کا فاسق ہے اور فاجر. ایمان کا کلمہ پڑھنے والا اور ایمان کی دعوت دینے والا اور سب کچھ اللہ سے ہونے کا یقین اس کی دعوت دینے والا اپنے مسائل میں اگر اللہ کے غیر کی طرف دیکھتا ہے تو اس سے بڑی دعوت کی کوئی توہین نہیں ہو سکتی. ایمان کی سب سے بڑی توہین. اس لیے دوستوں اور بزرگوں ہمیں اس مبارک محنت کو صحابہ والے طرز پر کرنا یہ سیکھنا ہے. ہماری محنت جس دن ان کے والے طریقے پہ آ جائے گی تو پھر دنیا کے اندر اللہ رب العزت ہمیں کسی کا محتاج نہیں بنائیں گے. دنیا کے اندر بھی سکون و چین کی زندگی اور امن و امان کا ماحول ہوگا اور آخرت کے اندر اللہ اپنی نعمتیں عطا فرمائیں گے. ایسا امن و امان کا ماحول قائم ہوا اس محنت کی برکت سے کہ بسرے سے ایک نوجوان لڑکی تنہا چلی امیر المومنین سے ملنے کے لیے اور جب مدینہ منورہ میں آ کر کے امیر المومنین سے ملی تو امیر المومنین نے پوچھا کہ بیٹا اتنے سفر میں جو تمہارا سینکڑوں ہزاروں میل کا سفر ہوا ہے اس سفر میں تم نے ایمان والوں کو کیسا پایا؟ تو اس نے کہا کہ امیر المومنین ہر گھر مجھے اپنا گھر لگا, ہر بڑا مجھے اپنا باپ لگا, ہر عورت مجھے اپنی ماں لگی, ہر اقوام عمر لڑکا ہمارا اپنا سگا بھائی لگا. امیر المومنین اس پورے سفر کے اندر ایک آنکھ بھی ایسی نہیں تھی جو میری طرف غلط نظر سے اٹھی ہو. ایسا پاکیزہ اور امن و امان کا ماحول. اللہ رب العزت اس محنت کی بنیاد کے اوپر دنیا کے اندر بھی حیات طیبہ سکون اور چین کی زندگی اور آخرت کے اندر نہیں بنتے. لیکن اب یہ کہ یہ محنت ہم صحابہ والی قربانیوں کے ساتھ اور ان کے والے انداز پر کرنا سیکھ لیں. دوستو آج ہم محنت تو کر رہے ہیں لیکن صحابہ کی قربانیوں کی بات تو بہت دور کی ہے. ان کی قربانیوں کے سامنے اپنی محنت کو محنت کہتے ہوئے بھی شرم آتی. ہماری کیا محنت, تو کھلواڑ کر رہے ہیں. ہماری محنتوں سے کیا ہو رہا ہے, بگاڑ وجود میں آ رہا ہے. اس لیے کہ اس محنت کا حق نہیں ادا ہو رہا. یہ کام ہماری تقریروں بیانات اور ہماری تدبیروں اور مشوروں سے یہ کام نہیں چل رہا. خدا کی قسم یہ کام ان گمنام اللہ کے بندوں کے آنسوؤں سے چل رہا ہے جو رات کی تنہائیوں میں اٹھ کر کے اللہ کے سامنے گڑ گڑاتے ہیں. ان کے آنسوؤں کی برکت سے یہ کام چل رہا ہے. یہ ہمارے مشوروں سے اور ہماری تدبیروں سے اور ہماری رائے سفارش سے کہ یہ کام نہیں چل رہا, یہ کام اللہ کا ہے, قربانیوں کی بنیاد پر چلے گا. مولانا یوسف رحمۃ اللہ نے فرمایا کرتے تھے اس کام کو قربانیوں کے ساتھ کرنے کا مزاج بناؤ. اگر تم نے اس کام کو قربانیوں کے ساتھ کرنے کا مزاج بنا لیا تو باطل تمہارا مقابلہ نہیں کر سکتا. اس کے پاس سب کچھ ہے مگر مجاہدہ نہیں, قربانی ہے قربانی اس کے پاس نہیں ہے. لیکن اگر تم نے اس کو اس کام کو سہولت پر لانے کی کوشش کی, آسانیاں اور سہولت اور راحت اگر اس کے اوپر لانے کی کوشش کی تو یاد رکھو باطل تم سے ہزاروں میل آگے بڑھ جائے گا, تم اس کا مقابلہ نہیں کر سکتے. اس لیے کہ اس کے پاس ایسے عشرت کے نقشے بہت زیادہ ہیں. اس لیے صحابہ والے طرز کے اوپر ان کی والی قربانیوں پر اس محنت کو کرنا سیکھنا ہے. تو محترم دوست بزرگ بولتے ہیں جے رکم بھاوے আমাদের দিলের মধ্যে যদি ওই ইয়কিন পয়দা হয়ে যায় যে ইয়কিন একটা ছোট বাচ্চার দিলের মধ্যে আছে, একটা ছোট বাচ্চার দিলের মধ্যে যে ইয়কিনটা আছে ওই ইয়কিন যদি আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়, যেরকম বাচ্চা ইয়কিন করে যে কোনো সমস্যার মধ্যে এটার সমাধানকারী হইল একমাত্র তার মা, কোন প্রয়োজন দেখা দিতে তো সে দৌড়ায় মায়ের কাছে আসে, খাবার প্রয়োজন হয়েছে তাহলেও সে দৌড়ায় মায়ের কাছে আসে, কেউ তাকে ভয় দেখাইছে এই সময় সে দৌড়াইয়া মায়ের কাছে আসে, আর এরকম ভাবে ঘুমের প্রয়োজন হয়েছে তখনও সে মায়ের কাছে আসে, পেশাব পায়খানার প্রয়োজন হইলেও সে মায়ের কাছে দৌড়াইয়া আসে. তো বলেন যে সব কিছুর ঠিকানা সে দেখে তার মায়ের কোলের মধ্যে. আর বলেন যে এরকম ভাবে বাপ আছে ভাই আছে, আর বলেন যে এরকম ভাবে আত্মীয় স্বজন আছে, এই সব কিছু থাকা সত্ত্বেও সে মায়ের কাছে এসে তার সমস্ত লাইনের প্রয়োজনকে পুরা করার চেষ্টা করে. আর বলে যে তার দিলের মধ্যে এতটুকু ওয়াসওয়াসাও বাকি থাকে না যে তার মানকেও তার প্রয়োজন পুরা, একেবারে শতভাগের মধ্যে শতভাগ তার দিলের মধ্যে বিশ্বাস যে আমার এখন যে প্রয়োজনটা আছে এটা মায়ের কাছে যায় পেশ করলেই অথবা মায়ের কাছে হাজির হইতে পারলেই আমার এই প্রয়োজনটা হবে. আর বলেন যে কোনো কারণে যদি দেখা যায় যে মা তার প্রয়োজনকে পুরা করতে দেরি করতেছে, ওই যে এই অবস্থায় বাচ্চার কাজটা কি হয়, ওই যে এই অবস্থায় বাচ্চার হয় যে বাচ্চা ওই সময় এরকম ভাবে মায়ের কোলের মধ্যে যে এরকম ভাবে ঘোরাঘুরি শুরু করে আর সাথে সাথে তার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়, কান্নাকাটি শুরু করে, আর বলেন যে মায়ের দিল বাচ্চার ব্যাপারে এত ব্যাকুল হয়ে যায় তখন যে একটা মা দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারে কিন্তু তার বাচ্চার ছোট কোলের বাচ্চার কান্নাকে সে সহ্য করতে পারে না. যখন বাচ্চা কান্না শুরু করে তো তখন মা তার চাহিদা পুরা না করা পর্যন্ত ক্ষান্ত হয় না, শান্ত হয় না. মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যেই দিন আমাদের দিলের মধ্যে ওই বাচ্চার দিলে যে তার মায়ের ব্যাপারে যে ইয়কিন আছে ওই ইয়কিন আমাদের দিলের মধ্যে পয়দা হবে, তো উনি বলেন যে আল্লাহ তালার কসম আল্লাহ তালা আল্লাহ সারা তার গায়ের যত জিনিস আছে এই সব জিনিসের কাছে মুখাপেক্ষী হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাই দিবেন. যেমন বাচ্চা তার মা ছাড়া অন্য কোনো দিকে আর মুখাপেক্ষী হয় না, যার কারণে বাচ্চা তার মা ছাড়া অন্য কারো কাছ থেকে তার প্রয়োজনকেও পুরা করাইতে হয় না, ঠিক মোহতারাম দোস্ত বুজুর্গ যেই দিন আমাদের দিলের মধ্যে ওই বিশ্বাসকারী একদিন পয়দা হবে যে একমাত্র আল্লাহ তালাই সবকিছু করতেছেন, বলেন যে ওই দিন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর গায়ের মুখাতে কেয়ার করবেন না. দ্বিতীয় হইল যখন মা তার কোন প্রয়োজন পুরা করতে কোনো কারণে দেরি করে তখন বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়, বাচ্চা কি করে ওই যে কান্না শুরু করে দেয়, ঠিক মহতারাম দোস্তার বুজুর্গ বলে যে এরকম ভাবে আমাদের ভিতরেও যখন এই সিফাত আসবে যে আমরা ইয়কিনের লাইনে মেহনত করতেছি ইমানের লাইনে মেহনত করতেছি আর কোন কারণে আমাদের কোন প্রয়োজন দেখা দিতে তো আমরা আল্লাহ তাআলার সামনে দুই হাত উঠায়ে চোখের পানি ফেলতেছি আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারতেছি, আল্লাহর সামনে রোনাজারি করার যে অভ্যাস আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে, রাতে উঠা আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহর থেকে চাওয়া এবং আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার যোগ্যতা আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে, আল্লাহর সামনে চোখের পানি ঝরানোর যোগ্যতা আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে, তো করে বলেন যে আল্লাহ তাআলা ওই সময় ওই ব্যক্তিকে কোন সময় ইহুদ আর নাসারার সামনে যে আল্লাহ তাআলা তাকে গাদাইবেন না, আর ইহুদ আর নাসারার সামনে তাকে আল্লাহ তাআলা কোন সময় মুখাপেক্ষি করবেন না। মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এই দাওয়াতের কামটাই হইল ইয়াকিনকে বানাইবার জন্য, নিজের দিলের ভিতরে ওই সহি ইয়াকিনকে পয়দা করবার জন্য এই দাওয়াতের কাম। আল্লাহ তাআলা যে এই কাম দিয়েছেন, এই কাম তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ আমাদের এই দিলের ইয়াকিনকে সহি করবার জন্য, দিলের ভিতরের ওই বিশ্বাসকে সহি করবার জন্যই হইল এই মেহনত। কিন্তু মোহতারাম দোস্ত আর বুজুর্গ এই মেহনত তো আমাদেরকে ওই তর্জ তরিকায় করতে হবে, ওই সিফাত এবং গুণাবলীর সাথে করতে হবে যেই সিফাত আর গুণাবলীর সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন, যে সিফাত আর গুণাবলীর সাথে যেরকম ভাবে সাহাবাই কেরাম মেহনত করতেন, যেই তরতিব শিখাই দিয়ে গেছেন এবং যেই গুণাবলী শিখাই দিয়ে গেছেন এর উপরে যখন মেহনত হবে তখন এই মেহনতের দ্বারা ওই সমস্ত সাহায্য, ওই সমস্ত মদত, ওই সমস্ত নুসরত সব কিছু নাজিল হইতে থাকবে কিয়ামত পর্যন্ত, যেগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নাজিল হইছে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বেসাহারা রেখে যাননি, আত্মিকারাহীন রেখে যাননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে তো ওই আমাল দিয়ে গেছেন, ওই মেহনত দিয়ে গেছেন, এই মেহনতের ইয়াদের উপরে এই উম্মত মোহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলার কাছ থেকে ওই পরিমাণ সাহায্য আর মদত কিয়ামত পর্যন্ত নিতে সক্ষম হবে, যে পরিমাণ সাহায্য আর মদত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের জরিয়াতে এবং এই সমস্ত এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়েছেন। এটা শুধু ওই 1400 বছর আগের জামানার সাহায্য আর মদত নাজিল হইছে এরকমই না, কিয়ামত পর্যন্ত এই সাহায্য মদত নাজিল হইবার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন এই মেহনতের মাধ্যমে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এই মেহনতের মাধ্যমে একদিকে ইয়াকিন সহি হবে, আর একদিকে মেহনতের মাধ্যমে জিন্দগির আমাল সহি হবে, আর একদিকে মেহনতের মাধ্যমে দুনিয়ার মাহল এবং পরিবেশের মধ্যে আত্ম আমার আসবে, নিরাপত্তাহীনতায় যে আজকে পুরা দুনিয়া ভুগতেছে এই নিরাপত্তাহীনতা দূর হয়ে পুরা দুনিয়ার মধ্যে নিরাপত্তা আসবে, শান্তি আসবে এবং পুরা দুনিয়ার মধ্যে মোহতারাম দোস্ত আর বুজুর্গ এরকম নিরাপত্তা পয়দা হবে যেরকম হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে যে এরকম ভাবে নিরাপত্তা কায়েম হয়েছে। বলেন যে বসরা থেকে এক মেয়ে লোক চলা শুরু করছে, আর বলেন যে মদিনা মুনাওয়ারাতে হযরত আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ করতে আসতেছে, আর বলেন যে এত দূর পর্যন্ত সফর করে যে আসতেছে, তো যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি চলতি পথে যেরকম অবস্থা পাইছো লোকদের, ওই যে তাদের অবস্থা তো এরকম ছিল যেখানে গেছি সেখানে যে এরকম ভাবে নওজোয়ানদেরকে যে আমার মেয়ে লোকদেরকে আমার মায়ের মতো লাগছে, বৃদ্ধদেরকে আমার বাপের মতো পাইছি, পুরা সফরের মধ্যে এরকম একজন লোকও আমার মিলেনি যে খারাপ নজরে আমার দিকে তাকায়। মোহতারাম দোস্ত আর বুজুর্গ এই যে জমিনের মধ্যে যে নিরাপত্তা, এই নিরাপত্তা আসছে এই মেহনতের মাধ্যমে। কিন্তু মোহতারাম দোস্ত আর বুজুর্গ আজকে তো আমরা এই মেহনতটাকে আমাদের খেয়াল খুশি মতন আর আমাদের সুবিধা চাহিদা মতন করতেছি। মোহতারাম দোস্ত আর বুজুর্গ আমরা তো খেলার মধ্যে নিয়োজিত। মোহতারাম দোস্ত আর বুজুর্গ যে মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, আমরা মনে করতেছি আমাদের বয়ান আর মশওয়ারা আর আমাদের রায় দেওয়ার আমাদের এই চলাফেরার মাধ্যমেই এই মেহনত পুরা হয়ে যেতেছে। উনি বলেন যে মোহতারাম দোস্ত আর বুজুর্গ এই মেহনত তো পুরা হইতেছে এবং এই মেহনত পুরা আলমের মধ্যে যে চলতেছে, ওই সমস্ত কুরবানি দেনেওয়ালার এবং ওই সমস্ত রোজাদারি করনেওয়ালার বরকতের উপরে যারা গোপনে আল্লাহ তাআলার সামনে নিজেদের চোখের পানি ঝরাইতেছে, যারা নিজেরা যে কুরবানি আর মুজাহাদার উপরে দিনের এই মেহনতকে করে যাইতেছে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ সাহাবাওয়ালা ওই সিফাত আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো ওই সিফাত এবং গুণাবলী সহকারে যখন আমাদের এই মেহনত হবে তখন এই মেহনতের নতিজা এবং ফলাফল প্রকাশ পাইবে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ ওই ইয়াকিন দিলের মধ্যে আসবে, আমালের লাইনের ওই পরিশুদ্ধতা আসবে, পরিবেশের মধ্যে ওই পরিবর্তন সাধিত হবে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এরকম ভাবে তোমাদেরকে তোমরা যে মেহনত করতেছ এই মেহনতের মধ্যে যে এরকম ভাবে এই মেহনতের মধ্যে তো শক্তি আর এরকম ভাবে এই মেহনতের শক্তি ওই সময় প্রকাশ পাবে যখন নাকি যে এরকম ভাবে তোমরা এই মেহনতকে মুজাহাদার সাথে করবে, কোরবানির সাথে করবে। কারণ হইল মোহতারাম দোস্ত আর বুজুর্গ কাফের আর মুশরিকের কাছে যে জিনিসটা আছে সেটা হইল আরাম প্রিয়তা, সহুলতের আসবাব, সহজ হওয়ার সমস্ত মাধ্যম উপকরণ, সহজভাবে জীবনযাপন করার। বলেন যে আর তাদের কাছে যেটা নাই সেটা হইল মুজাহাদা। উনি বলেন যে মেহনতের মধ্যে যখন মুজাহাদা এবং কোরবানির সাথে চলা হবে তো তখন এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলার গায়েবী মদদ আর সাহায্য বান্দার জন্য নেমে আসবে। আর বলেন যে তোমরা যখন এই মেহনতের মধ্যে আসানি আর সুবিধা তালাশ করা শুরু করবে, সব লাইনের সুবিধা, সব লাইনের সহজ হওয়া, সব লাইনে এরকম ভাবে আসান হওয়া, সুবিধার তালাশের পিছনে পড়ে যাবে, তখন বলে যে কাফের মুশরিক হাজারো মাইল আগে তোমাদের চলে যাবে, যেহেতু আরাম আয়েস এবং সুবিধার সব ধরনের উপকরণ আর মাধ্যম তাদের কাছে তোমাদের থেকে হাজারো গুনবে। মোহতারাম দোস্তার বুজুর্গ, এই জাহাদাই রাস্তার মধ্যে, এই মুজাহাদাই আমাদেরকে এই রাস্তার মধ্যে হেদায়তের ব্যবস্থা করে দিবে, জিন্দগির পরিবর্তনের ব্যবস্থা করে দিবে, এবং এই মুজাহাদার মাধ্যমে আল্লাহর মদদ আর সাহায্য এই মেহনতের মধ্যে নেবে। এই জন্য ভাইয়ের দোস্ত, দিলের ইয়াকিনের পরিবর্তনের জন্য, পরিবেশের মধ্যে পরিবর্তনের জন্য, জিন্দগির মধ্যে যে এরকম ভাবে আরাম, জিন্দগির মধ্যে চ্যান সুকুর আসবার জন্য এবং পবিত্র জিন্দগিকে হাসিল করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনত দিয়ে দিচ্ছেন। এই মেহনতের সহি নতিজা ওই সময় প্রকাশ পাবে যখন নাকি এই মেহনতটা মোহতারাম দোস্তর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তকদীম এবং হুজুর ওয়ালা সিফাতের সাথে করা হবে। দোস্তর বুজুর্গ, সাহাবা ওয়ালি কুরবানিও কে সাথ জব হাম ইয়ে কাম করনা সিখ লেঙ্গে আর উনকে তরিকে পর কাম করনে ওয়ালে বন জায়েঙ্গে তো আল্লাহ রাব্বুল ইজ্জত ইস দুনিয়া কে আন্দর ভি পতা নাই আল্লাহ কে কিতনে বন্দো কো হিদায়ত সে নওয়াজে হবে, কিতনে লোগো কি আল্লাহ পাক সুকুন ও চ্যান কি জিন্দগি কে ফয়সলে ফরমায়েঙ্গে ও তো আল্লাহ হি কে ইলম কে আন্দর হে। হাম ইয়াদ কর রহে থে কি হামে তো ইস ওয়াক্ত সিখনা হে সাহাবা কে তর কে উপর ইস মেহনত কো করনা, সাহাবা নে কিন কুরবানিও কে সাথ আর ঠিক আজ ভি ইয়ে কাম জো হামারে তক পৌঁছা হে ও কুরবানিও কে সাথ পৌঁছা হে। আজ ইস্তকবাল কা জমানা হে, উন কুরবানিও কা হামে আন্দাজা নাহি হো সকতা জো পিছলি দৌর মে জমানে মে কুরবানিয়া দে চুকে হে লোগ, জিনকে আঁসুও সে আল্লাহ নে ইস কাম কো কবুল ফরমা করকে পুরে আলম কে আন্দর ফেলা দিয়া। জমাত এক মর্তবে আই হুই থি হায়দ্রাবাদ কি থি আর উসমে পড়ে লিখে লোগো কি জমাত থি, ব্যারিস্টার থে, জজেস থে, ওকিল থে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বগর ইস কিসম কে লোগো কি জমাত 10-12 আদমি থে। হযরত নে উসকি তশকীল কর লি, মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি নে, উনকে ইয়হাঁ তো এক হি কাম থা, ও মাদারিস কা সফর করকে জমাত আই থি, ইনহোনে তশকীল কর লি, আব তশকীল তো 10 দিন কি হো গই লেকিন লে জানে ওয়ালা কোই নাহি থা, বহুত পরেশান কি কোই আদমি মিল জায়ে লে জানে ওয়ালা, মরকজ মে কোই উস ওয়াক্ত ইত্তেফাক সে মৌজুদ নাহি। হমনে দেখা কি বাজ মর্তবে হযরত মৌলানা কা ইয়ে হাল হোতা থা কি বেচৈনি কি ওজহ সে নঙ্গে পায়ের সড়ক কে উপর পড় জাতে থে, মরকজ কে বাহার পৌঁছ জাতে থে, কোই আদমি মিল জায়ে। এক দিন ইত্তেফাক সে ও হাফিজ সাহেব আ গে দিল্লি কে থে, হাফিজ মকবুল খান রহমতুল্লাহ আলাইহি কে মুতাল্লিকিন মে থে, উনকো সিনে সে লগা লিয়া দৌড় করা, রে হামিদ জি বহুত অচ্ছা কিয়া তুম চলে আয়ে, বহুত অচ্ছা কিয়া, ও ইয়ে জমাত মৌজুদ হ্যায় উসকো লে জানা হ্যায়, পড়ে লিখোগে জমাত হ্যায় আগর ইসকো কাম সমঝ মে আ জায়েগা তো পুরে ইলাকে মে কাম হোগা ওর সব তুমহারে সহিফে মে। ইতনা উনকে পিছে পড় গয়ে, এসি তশকীল কি, এসি তশকীল কি, তো উনহোনে কাহা হযরত হাম ইয়হীঁ সে চলে জায়েঙ্গে, আপকে ইস ইসরার কে বাদ আব হামারি ঘর জানে কি হিম্মত নাহি, হাম ইয়হীঁ সে চলে যায়গে ইন লোগো কো লেকর কে, আপ তো হামারে ঘর পে কিসি কো ভেজ দিজিয়ে কি এক তো ও হামারা বিস্তর লে আয়ে আর দূসরা হামারি বেটি কা জনাজা রাখা হুয়া হ্যায় ঘর কে উপর, হাম ইয়হাঁ ইসলিয়ে আয়ে থে কি কিসি কো লে জা করকে নামাজে জনাজা পড়ওয়া দে, তো ও আদমি বিস্তর ভি আয়ে আর হামারি বেটি কা কফন দফন ভি করকে আ জায়ে। ইস তরিকে সে মই ইয়ার্জ করা থা দোস্তো আর বুজুর্গো, ইস তরিকে সে কাম আগে বড়া হ্যায়, ইয়হাঁ তক পৌঁছা হ্যায়, কে বাদ জমাত কো জব রওনা কিয়া হ্যায় তো দোয়া মে হযরত মৌলানা ইসা রহমতুল্লাহ আলাইহি উপর এক অজীব হাল থা, এক তো হাফিজ সাহেব কি ও কুরবানি, দূসরে ইন লোগো কা জানা, তো হাম ইয়ে কর রহে থে কি পতা নাহি আল্লাহ কে কিন বন্দো কে আঁসুও কে সদকে মে আর উনকে দর্দ আর তড়প আর দিল কি দুখন কে জরিয়ে সে আল্লাহ পাক কি কাম আপনে করম সে চলা রহে হ্যায়, আল্লাহ اللہ پاک اس کام کو ہمیں صحابہ کے طرز پر کرنے کی توفیق عطا فرمائے. اس لیے کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم اس امت کو مقصد حیات کے درجے میں نام دے کر کے گئے ہیں, اپنے بعد اس امت کو ذلیل و رسوا ہونے کے لیے چھوڑ کے نہیں آئے. جب تک امت اس محنت کے اوپر رہی, جھوپڑوں کے اندر رہی, چمکتی رہی, جب سے یہ امت اس محنت سے ہٹی ہے محلوں کے اندر رہ کر کے بھی رسوا اور ذلیل. تو محترم دوست بزرگوں بولتے سنے کو تھا جیرکم بھابے یہ محنت جا مدر کے کھوبے এই মেহনতটা সাহাবিদের তর্জের উপরে করতে হবে. সাহাবিদের নিয়ম এবং পন্থা এবং সাহাবিওয়ালা ওই কোরবানির উপরে আমাদের এই মেহনতকে পুরা করতে হবে. মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে যখন সাহাবিওয়ালা ওই নিয়ম এবং পন্থা এবং ওই কোরবানি আর মোজাহাদার উপরে এই মেহনত আমাদের হইতে থাকবে, তখন মোহতারাম দোস্ত বুজুর্গ এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা এক পরিবর্তন আনবেন. আর বলেন যে কাম যে পর্যন্ত আসছে, এই পর্যন্ত কাম যে পৌঁছছে, এই পৌঁছাটাও মোহতারাম দোস্তার বুজুর্গ যে কোরবানি ছাড়া হয় নাই, মুজাহাদার কোরবানি ব্যতী রেখে হয় নাই, এ পর্যন্ত কাম যে পৌঁছছে এটাও বহুত বড় এক কোরবানির বুনিয়াদে, বহুত বড় যে এরকম মুজাহাদার উপরে বহুত লোকের যে চোখের পানি এবং মোহতারাম দোস্তার বুজুর্গ রোড়াজারির উপরে. আজকে যে আল্লাহ তালা উনি বলেন যে আজকে তো ইস্তেকবালের জামানা, সব জায়গা থেকে মানুষ মানুষকে শুধু ইস্তেকবালি করতেছে, তবলিগালা হিসাবে মানুষের একজন আর একজনকে যে এরকম ভাবে কত লাইনের খাই খাতির করতেছে, আজকের এই জামানা পর্যন্ত তবলিগ পৌঁছা যে এটা বহুত বড় কোরবানির উপরে আর বহুত বড় মুজাহাদার উপরে বহুত রোনাদারির পরে. মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন যে হজরত মাওলানা ইউসুফ স্যার রহমতুল্লাহের জামানায় হায়দ্রাবাদ থেকে একটা জামাত আসলো, একটা জামাত বস্তি নিজামুদ্দিনের মধ্যে মার্কাজ নিজামুদ্দিনের মধ্যে আসলো. আর বলেন যে এই জামাতটা আসার পরে হজরত রহমতুল্লাহ বড় বেচাইন হয়ে গেলেন হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ, যে জামাতকে কে নিয়ে যাবে. জামাতকে ওই সময় এরকম অবস্থা ছিল যে মার্কাজের মধ্যেও তেমন কেউ ছিল না নিয়ে যাবার জন্য. হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ অনেক সময় যে এরকম ভাবে এরকম জামাত, যে জামাতগুলো বাহির থেকে আসতো, চাই ওটা ওলামাদের জামাত হোক বা যে কোনো জামাত হোক, সেই জামাতগুলোর সহি তালিম আর তরবিয়তের জন্য সহি লোক তাদের সাথে জোড়া, তো স্কিল করা তাদেরকে ওই একই কাম ছিল, ওই যে তাদের ব্যাপারে বড় বেচাইন হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন. আর হায়দ্রাবাদ থেকে যে এই জামাতটা আসলো, এই জামাতটাও বড় খাওয়াস লোকদের জামাত ছিল, বড় বড় ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বলেন যে বড় অফিসার, পদমর্যাদা সম্পন্ন পদবীধারী লোকেরাই এই জামাতের মধ্যে ছিল. তো এরকম জামাতটা যখন নিজামুদ্দিনে আসছে, হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বড় বেচাইন হয়ে গেলেন এই জামাত কে নিয়ে যাবে. আর হজরত রহমতুল্লাহ যে এরকম ভাবে এই ধরনের জামাত আসলে, যে যখন এরকম ওনার মধ্যে চিন্তা ফর হয়ে যেত, এরকম প্রেশার হয়ে যেতেন যে কখনো কখনো খালি পায়ে, খালি পায়ে মার্কাজ নিজামুদ্দিন থেকে বাইরে সড়কের উপরে খালি পায়ে চলে আসতেন, প্রেশার হয়ে যেতেন, বেচাইন হয়ে যেতেন, যে রাস্তার মধ্যে যদি কাউকে মেলে তাকে তশকিল করে এই জামাতের মধ্যে পাঠাবো, যদি রাস্তার মধ্যে কারো এরকম সাক্ষাৎ হয়ে যায়, এত পরেশান হয়ে যাচ্ছেন. তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ওই সময় দিল্লির এক ওনার সম্পর্ক, ওনার সাথে সম্পর্ক রাখছেন এমন এক ব্যক্তি হাফেজ মকবুল সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি আসছেন মার্কাজের মধ্যে. হজরত রহমতুল্লাহ আলাইহ তাকে এমন ভাবে বুঝাইছেন, এমন ভাবে বুঝাইছেন, আর বুঝাইতে বুঝাইতে ওনাকে এরকম ভাবে তৈয়ার করতে করতে ওনার অবস্থা এরকম দাঁড়াইছে যে মোহতারাম দোস্ত বুজুর্গ উনি বলছেন যে হজরত আপনার ইসরারের উপরে এবং আপনার তরগিবের উপরে আমার তো হিম্মত হইতেছে না যে আমি বাসায় যায় তৈয়ার হয়ে আসব, আমার তো আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য বিছনা বেডিং এর প্রয়োজন আছে, তো আপনি মেহরবানি করে একজন লোককে পাঠান যে আমার বাসা থেকে বিছনাটা নিয়ে আসে, আমার সফরের এই সামানটা তৈয়ার করে নিয়ে আসে, কিন্তু এর সাথে আরো একটা কাজ করে আসতে হবে, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে আসছিলাম এই মার্কাজ নিজামুদ্দিনে যে কাউকে এখান থেকে নিয়ে যাব, আমার ঘরের মধ্যে আমার মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা পড়াইবার জন্য আর জানাজার নামাজে শরীক করাইবার জন্য কোন একজনকে দায়া নিয়ে আপনার কাছ থেকে যাব ওই জানাজা পড়াইতে, এই জন্য আসছিলাম এই মার্কাজের মধ্যে, তো আমার বিদ্যা যে আনতে যাইবে সে যেন আমার ওই মেয়ের একটু জানাজা পড়াইয়া তার কাপড় দাফনেরও ব্যবস্থা করে আসে. আমার তো হিম্মত হইতেছে না, আর বাড়িতে ফিরে যাইতে। তো ঘরের মধ্যে মেয়ে নিজের মেয়ের জানাজা রাইখা হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ এর কথার উপরে সে আল্লাহর রাস্তায় বেরিয়েছে ওই হায়দ্রাবাদের ওই জামাতকে নিয়ে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন এই কথা, আজকে তো আমরা মনে করতেছি কাম এরকমই চলতেছে আর এরকম ভাবেই কাম এই পর্যন্ত পৌঁছে গেছে, এরকম নয় মোহতারাম দোস্তার বুজুর্গ। বলে যে কত লোকের কুরবানি আর কত লোকের এই পিছা ঘষা আর কত লোকের এরকম যান মারা আর কত লোকের চোখের পানি আর কত লোকের রোনাগাড়ির উপরে আল্লাহ তালা কামকে আজকে এই পর্যন্ত পৌঁছাইছেন। আজকে তো মোহতারাম দোস্তার বুজুর্গ এই ইস্তেকবালের জামানার মধ্যে আমরা দেখতেছি যে আজকে তো সব জায়গাতেই যে তবলিগের নামে সবাই ইস্তেকবাল করতেছে, সবাই সব লাইনের সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ বড় কোরবানির উপরে আর বড় মুজাহাদার উপরে দাওয়াতের মেহনত আজকে এই জামানা পর্যন্ত পড়ছে। মোহতারাম দোস্তার বুজুর্গ যখন এই উম্মত এই মেহনতকে মাকসাদে হায়াত বানাইয়া জিন্দগির উদ্দেশ্যের দরজায় রেখা এই মেহনতকে করতেছিল, তখন তারা কুঠির মধ্যে কুড়ে ঘরের মধ্যে থেকেও তো ইজ্জতের আসরে সমাসীন ছিল। আর যেই দিন উম্মত এই মেহনতকে জিন্দগির উদ্দেশ্যের জায়গায় না রেখা এই মেহনতকে কুরবানির সাথে করাকে ছেড়ে দিতে আর নিজের জিন্দগির উদ্দেশ্যকে ভুলে গেছে, আজকে বড় বড় মহলের মধ্যে শাহী মহলের মধ্যে থেকেও এই উম্মত বেইজ্জতার দলিল হয়েছে। اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اس امت کا قیامت تک کے لیے بقا اور تحفظ اس لیے نہیں طے کرایا تھا کہ ہمارے بعد یہ امت بھکاری بن کر کے زندگی گزارے۔ جن قوموں کو یہ امت خود بھیک دیا کرتی تھی ان کی بھکاری بن کر کے زندگی گزارے، ایسے ذلیل و رسوا ہونے کے لیے اس امت کو نہیں چھوڑا تھا، بلکہ امت کو تو وہ محنت دے کے گئے تھے جس محنت کی بنیاد پر وانتم العلون ان کنتم مومنین، امت اس مقام پر تھی، دنیا میں اس کے ذریعے سے خیر تقسیم ہو رہی تھی، اپنا سب کچھ قربان کر کے اس امت کو یہاں پہنچایا تھا۔ صحابہ خود فرماتے ہیں آخری زمانے میں حضور صلی اللہ علیہ وسلم کے جسم پاک میں سوائے ہڈی چمڑا اور خون کے کچھ نہیں رہ گیا، سب کچھ قربان کر دیا، رات کی رات تنہائیاں ہوں دن کے اجالے ہوں، کوئی بھی موقع قبولیت کا آیا ہے تو خود اپنی ذات کو نہیں اپنے گھر والوں کو نہیں، امت کی خاطر ایسے پھلکے اور تڑپے ہیں کہ صحابہ فرماتے تھے کہ ہم نے دیکھا ملتزم کے اوپر اللہ کے نبی صلی اللہ علیہ وسلم ایسا تڑپ رہے تھے جیسے گھوکا اور پیاسا بچہ اپنی ماں کی گود میں تڑپتا ہے، سب کچھ برداشت کیا۔ اس امت کی طرف سے کون سی اذیت تھی جو نہیں پہنچائی گئی؟ حضور صلی اللہ علیہ وسلم نے خود فرمایا عائشہ کسی بھی نبی کو اتنا ستایا نہیں گیا ہے جتنا مجھے ستایا گیا ہے اس راستے میں۔ حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ نے فرمایا کہ اللہ کے رسول کون سا دن تھا جس دن آپ کو سب سے زیادہ اذیت پہنچائی گئی؟ تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ عائشہ جس دن طائف کے میدان میں تیری قوم کے جوانوں نے میرے اوپر پتھر برسائے، پوری روح زمین کے اوپر شفقت کا ہاتھ رکھنے والا کوئی نہیں تھا، اور میرا حال یہ تھا کہ میں مجبور ہو کر کے جب کمزوری میں بیٹھ جاتا تھا تو تیری قوم کے جوان میرے بغل میں ہاتھ اٹھا ڈال کر کے اور مجھے کھڑا کرتے تھے اور دھکے دے کے چلاتے تھے اور پھر پتھر مارتے تھے، اس سے زیادہ سخت دن میرے اوپر کچھ نے کبھی نہیں آیا، اللہ کو بھی جلال آیا اور فرشتے بہار کے بھیج دیے گئے، لیکن اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے ان کے لیے بد دعا نہیں کی بلکہ اللہ سے یہ عرض کیا کہ اللہ یہ نہیں تو ان کی اولادیں ایمان لائیں گی، ان کی نسلیں ایمان لائیں گی، اتنا سب کچھ اپنے آپ کو اس انداز پر قربان کیا، اور اس انداز پر قربان کرنے کے بعد بھی آگے ہمیں بھولے نہیں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم۔ ایک صحابی حضور صلی اللہ علیہ وسلم کی خدمت میں حاضر ہوئے کہ اللہ کے رسول دنیا کے اندر ہم بے چین ہوتے ہیں، آ کر کے آپ کے چہرے انور کی زیارت کر لیتے ہیں سکون مل جاتا ہے، قیامت کا دن جو سب سے زیادہ الجھن اور بے چینی کا دن ہوگا اس دن ہم آپ کو کہاں پاؤں گے، نہ ملیں گے آپ ہمیں۔ تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اگر تم اس دن ہمیں تلاش کرنا چاہو تم میزان عدل کے پاس آ جانا جہاں میری امت کے اعمال تولے جا رہے ہوں گے. میں اگر میری امت کے گناہ زیادہ ہوں گے کسی کے تو میں اللہ سے عرض کروں گا کہ اللہ یہ میرا امتی ہے آپ اسے معاف فرما دی. یعنی وہاں بھی ہمیں نہیں بلایا اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے. وہاں نہ ملوں حوض کوثر پہ آ جانا اپنے امتیوں کو پانی پلا رہا ہوں گا. وہاں نہ ملوں تو پھر پل صراط کے اوپر آ جانا. تو محترم دوست بزرگ بولیں جی رکم بابے حضور پاک صلی اللہ علیہ وسلم امت کے যে এরকম ভাবে ঠিকানাহীন অবস্থায় ছেড়ে যাননি, এমন এক মেহনতে উম্মতকে দিয়ে গেছেন যে মেহনতের মাধ্যমে উম্মতের জিন্দগির সংশোধন হবে, হেদায়েত আসবে তাদের জিন্দগির মধ্যে. আর বলেন যে মেহনতের জরিয়াতে উম্মতের জিন্দগির মধ্যে এক পরিবর্তন আসবে, সাথে সাথে এই উম্মত আল্লাহ তাআলার খাজানা থেকে সরাসরি উপকৃত হইতে পারে, এরকম ইমানও তাদের মধ্যে পয়দা হবে. তো এমন এক মেহনতে উম্মতকে দিয়ে গেছেন যেই উম্মত যেই মেহনতের দ্বারা বলেন যে মোহতারাম দোস্ত বুজুর্গ এই উম্মতকে যে এরকম ভাবে অন্যের কাছে মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাই দিয়ে গেছে. উনি বলেন যে এই মেহনত ছেড়ে দেওয়ার কারণে আজকে ওই সমস্ত কওমদের কাছে আমাদেরকে মোহতাজ হইতে হইতেছে যারা এই মেহনত করা অবস্থাতে মুসলমানদের কাছে মোহতাজ হয়ে চলতেছিল. হুজুরের জামানাতে যারা মুসলমানদের কাছে মোহতাজ হইয়া বস্ততা স্বীকার করে চলতেছিল ওই মেহনতকে সারবার কারণে আজকে মুসলমানেরা তাদের কাছে মোহতাজ হইয়া জিন্দগি যাপন করতেছে. মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এই কুরবানির সাথে যখন এই মেহনতকে করা হবে তখন মোহতারাম দোস্তার বুজুর্গ এই মেহনতের জরিয়াতে দিলের মধ্যে ইয়াকিন বাড়বে আর জিন্দগির মধ্যে আমাল সহি হবে আর আল্লাহ তালার খাজারা থেকে নিবার যোগ্যতা আসবে আর মানুষের কাছে মোহতাজ আর মুখাপেক্ষী হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাই দিবেন. সেই জন্য বলে যে এই মেহনতটা কুরবানি চায়, এই মেহনতটা মুজাহাদা চায়, যে কুরবানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন. এই জন্য সাহাবীরা বলতেন যে আখেরি জামানাতে হুজুরের শরীরে শুধু হাড্ডি আর চামড়া ছাড়া আর কিছু বাকি আসিল না, এরকম মেহনত আর মুজাহাদা করতেন. সাহাবায়ে কেরাম ফরমাইছেন যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি উনি মুনতাজিবের মধ্যে এরকম ভাবে তরপাইতেছেন যেরকম একটা ক্ষুধার্ত বাচ্চা যে ক্ষুধার তাড়নায় তার মায়ের কোলের মধ্যে ঘোরাঘুরি করে. উম্মতের জন্য এরকম যে এরকম ভাবে মেহনত আর কুরবানি করতেন, মুজাহাদা উঠাইতেন, যে এরকম ভাবে ওই মুনতাজিবের মধ্যে নিজের জন্য না উম্মতের জন্য দোয়া করতেন, আর এরকম কষ্ট আর মুজাহাদা এই উম্মতের জন্য উঠাইতেন, এই উম্মতকে খালি হাতে ছেড়ে যাননি, এই উম্মতের জন্য এরকম কষ্ট আর মুজাহাদা উঠাইয়া যে এরকম ভাবে দুনিয়ার জিন্দগিতে এই উম্মত কখনো বেইজ্জতার দলিল না হয় আর আগে সামনে কোন সময় যেন এই উম্মত বেইজ্জত এবং দিল্লতির মধ্যে না পড়ে সবকিছুর ব্যবস্থা করে রেখে গেছে. তো মোহতারাম দোস্তার বুজুর্গ হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এই রাস্তায় আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট আর কাউকে দেওয়া হয়নি, আর এই রাস্তায় আমাকে যত ভয় দেখানো হয়েছে এত ভয় আর কাউকে দেখানো হয়নি. মোহতারাম দোস্তার বুজুর্গ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কষ্ট আর কুরবানির দিন আপনার কাছে কোনটা ছিল? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আয়েশা ওই তায়েফের দিন ছিল যে তায়েফের দিন তোমার কম আমার উপরে পাথর নিক্ষেপ করতেছিল আর পাথর খাইয়া যে আমি বসে যাইতেছিলাম চলার শক্তি থাকতে চলার শক্তি আমার মধ্যে বাকি ছিল না, তো ওই সময় নওজোয়ান আয়েশা আমার বগলের নিচে ধইরা যে আমাকে দাঁড় করাইয়া জবরদস্তি চালাইতো আর চলন্ত অবস্থায় তারা আবার আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করত. মোহতারাম দোস্তার বুজুর্গ এই কষ্ট আর কুরবানি শুধু নিজের জন্য করেন নাই, এই উম্মতের নাজাতের জন্য করে গেছে. আর এরকম কুরবানির পরে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে উম্মতের জন্য বদদোয়া করেন নাই, হালাকতের বদদোয়া করেন নাই, বলকে উম্মতের জন্য দোয়া করতেন যে আল্লাহ এরা যদি হেদায়তের মধ্যে না আসে এদের বংশধর এক সময়ে যে আল্লাহ হেদায়তের উপরে আসবে এদেরকে ধ্বংস করে দেন. পাহাড়ের ফেরেশতা আসছে আর ধ্বংস করে দেবার ফেরেশতা নাজিল হইছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দেন নাই আর নিজেও বদদোয়া করেন নাই. আর বলেন যে এরকম ভাবে শুধু দুনিয়ার জিন্দগিতে নয় মৌতের পরে এই উম্মতের কোথাও কোনো সমস্যা না হয় এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ব্যতিব্যস্ত থাকবেন. বলেন যে এরকম ভাবে হাসরের ময়দানের মধ্যে কোথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে এই ব্যাপারে সাহাবীরা এসে জিজ্ঞাসা করতেন। আর জিজ্ঞাসা করাটা বড় আদবের সাথে ছিল, বলতেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমাদের দিনের মধ্যে কোন লাইনের প্রেশারি আসলে আমরা কি করি, সাথে সাথে আপনার দরবারে হাজির হই, আপনার চেহারা মোবারকের প্রতি দর্শন করি, আর আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের দিলের সমস্ত প্রেশারি দূর হয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া বিদায় নিয়ে যাবেন আর আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ওই সময় আমরা আপনাকে কোথায় পাব আর কোথায় দেখব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, চিন্তার কোনো কারণ নাই, তোমরা যখন আসরের ময়দানের মধ্যে আমাকে তালাশ করতে চাইবে তখন আমাকে ওই জায়গাটাই আগে তালাশ করবে যে জায়গাটার মধ্যে আমার উম্মতের নেকি বদি ওজন হয়, অর্থাৎ মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজনের পাল্লার পাশে তুমি আমাকে পাইবে। কোন সময় এই পাল্লার পাশে, কোন সময় উম্মতের সুপারিশের জন্য পুলসের হাতের পাশে, কোন সময় বিভিন্ন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করে দিবে, ওই জায়গা তো আমি তোমাদের জন্য সুপারিশ করব। দোস্তর বুজুর্গ, আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে জিন্দগি কি এক এক সাস উম্মত কে লিয়ে কুরবানি, আপনে আপ কো বিলকুল ভুলা দিয়া, নবুয়ত কে মিলনে কে বাদ সে লেকার কে বিসাল তক কা কোই লমহা এসা নহি হ্যায় জো উম্মত কে গম সে খালি হো। চুনাচে হাদিস কে আন্দর হ্যায় আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কে ময়দান মে ইতনা লম্বা সজদা করেঙ্গে উম্মত কে লিয়ে, ছে দিন কা সজদা হোগা, আর উসকে আন্দর এসি আল্লাহ কি হামদ ও সানা বয়ান করেঙ্গে কি আজ তক কিসি নবী নে ওর ফরিশতে নে আল্লাহ কি এসি হামদ ও সানা নহি বয়ান কি হো। লায়া জায়েগা মকাম মহমুদ কি নবী উম্মি তসীব রখে হ্যায়, আল্লাহ আর্জ করেঙ্গে কি আল্লাহ ये आपका एहसान और कर्म है, लेकिन मैं अगर जन्नत में चला जाऊंगा इस पर बैठ करके तो मेरे बाद मेरी उम्मत कहां जाएगी, क्या होगा उसका? वो हाथ रख लेंगे और ये छह दिन का लंबा सजदा जो है, इस सजदे छह दिन गुजर जाएंगे, अल्लाह की तरफ से हुक्म होगा कि नबी उम्मी सर उठाइए, कहिए जो मांगिए पूरा किया जाएगा, जो कहिए कबूल किया जाएगा, सर उठाइए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह मुखातब करके ये फरमाएंगे तो हजरत उस्मान रजी अल्लाह तआला अन्हु अपना खून में डूबा हुआ कुर्ता लेकर के खड़े होंगे, इस उम्मत की खातिर कुर्बानियों के लिए अल्लाह रब्बुल इज्जत उनके खून से भरे हुए कुर्ते को देख के फरमाएंगे कि जाओ हमने मगफरत कर दी। मैं दोस्तों और बुजुर्गों ये कर रहा था, अल्लाह का वो नबी हमें दीन की जो मेहनत देकर के गया, जिसके ऊपर इस उम्मत को खड़ा किया था, उस मेहनत का हक ये है, पूरी बसीरत के साथ करने का मतलब ये है कि पूरे यकीन के साथ, सहाबा की कुर्बानियों के साथ, सहाबा की नियतों के साथ, तमाम तर इस्तेदाद और कुव्वत और जज्बात, ख्यालात, एहसासात, तसव्वुरात, जो कुछ भी अल्लाह ने दिया है वो सारा के सारा लेकर के रूए जमीन के चप्पे चप्पे के ऊपर मेहनत करना ये हमारी जिम्मेदारी है। यहां से तो इसकी हम नियतें करें कि इस रूए जमीन के ऊपर हमारे होते हुए अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की इज्जत और नामूस पर, उनके लाए हुए दीन के ऊपर हर आने नहीं देंगे, हमारी जानें भरी चली जाए, लेकिन अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दीन के ऊपर हम किसी कसम का हर्फ नहीं आने देंगे। उसके लिए अपनी जान, अपना माल, अपना वक्त लेकर के अल्लाह के रास्ते में जिंदगी का एक एक लम्हा खर्च करना मकसद हयात बना लें और तय करें आज तक जितना भी कुदूर हुआ है इस मेहनत के सिलसिले में अल्लाह अपने कर्म से उस कुदूर को माफ फरमा दे, और आइंदा के लिए तय करें इस मेहनत को বুঝলে পাঁচ সন্ধ্যা আমি সন্ধ্যা এই উন্মতের জন্য এরকম কোরবানি দিতেন